পার্ট, সেটা হলো যে সাহরি খাওয়া খাওয়ার সময় আসলে যে তুলুউল ফজর মানে সুবহ সাদিক উদিত হওয়া, এটাই হচ্ছে সাহরির সীমা। এটা ঠিক আছে, এটা এটাই হচ্ছে সঠিক কথা। কিন্তু হচ্ছে ওই টাইমটা যখন একটা ব্যক্তির কাছে স্পষ্ট হবে তখন থেকে তার রোজা শুরু হবে এবং তখন পর্যন্ত তার খাওয়া বৈধ থাকবে। এটা আমরা আলোচনা করেছি, এটা আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেছে। এখন পরবর্তী আলোচনাটা চলছিল, মানে ইয়ে চলছিল যে হচ্ছে সেই হিসেবে কি সেউরি খাওয়ার সময় যদি কেউ ভুল করে খেয়ে ফেলে এবং পরে জানা যায় যে তার হচ্ছে মানে তার হচ্ছে খাওয়াটা মানে ফজরের সময়ের পরে হয়েছে, তাহলে পরে তার রোজা হয়ে যাবে। আশাফুল প্রশ্ন করেছে যে ওয়াক্ত সংক্রান্ত যে ভুল, এখানে তো ওয়াক্তের ব্যাপারে ভুল হচ্ছে। এখানে এই জায়গায় এই প্রশ্নটা খাটে না, প্রশ্নটা আজকে খাটবে এবং তার উত্তরও হবে, কারণ এখানে ওয়াক্ত শুরুই হচ্ছে স্পষ্ট হওয়ার পর থেকে। তাহলে এখানে ওয়াক্তের কোনো ভুল হচ্ছে না। আল্লাহ বলছেন হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খায়তুল আবিয়াদ, আমরা এখান থেকে তারজি করলাম এটাই যে আসলে কোনো ব্যক্তির রোজার ওয়াক্ত শুরুই হচ্ছে আসলে যখন থেকে ফজর উদিত হওয়ার খবর তার কাছে পৌঁছাচ্ছে। তাহলে এখানে ওয়াক্ত সময় কোনো ভুল নেই, মানে ওয়াক্তটা যেমন হচ্ছে রোজার ক্ষেত্রে ছেড়ে দেওয়া হয়েছে চাঁদ দেখার ওপরে, এই কারণে চাঁদ দেখতে পায়নি। হ্যাঁ, পরের দিন গিয়ে এটা দুদিনের চাঁদ, 3 দিনের চাঁদ, একথা কোনো মূল্য নেই, কারণ শরীয়ত ওর বিধান দিয়েছে চাঁদের মোটা ফোটার ওপরে না, শরীয়ত বিধান দিয়েছে দেখার ওপরে। তাই যদি প্রথম দিন দেখা ফসকিয়ে যায় তো বিধান ওই দেখার ওপরেই, যেহেতু বিধান তো ওঠার ওপরে না চাঁদের ক্ষেত্রে, এই কারণে চাঁদ ওই সময় হিসাব নিকাশ শুধু দেখা যায় যে চাঁদ আজকে আছে আকাশে। বিজ্ঞানীরা বলছে, আমরা মাঝে মাঝে নেটে দেখি যে আজকে চাঁদ আছে, দেখা যাওয়া উচিত, এবারই হয়েছে, এবারই 29 তারিখের যে শাবান মাসের রাত্রে চাঁদ দেখা যাওয়া উচিত ছিল, সৌদি আরব দেখতে পায়নি, দেখতে পাইনি, এটাই বিধান যে ওই দিন এলো শাবান মাস, পরবর্তী দিন থেকে হচ্ছে রোজা শুরু, এটাই কিন্তু বিধান। তো বিধান যখন দিয়েছে দেখার উপরে তখন আর রক্ত ফসকে যায়নি, তখন রক্ত ঠিকই আছে, রমজান মাস শুরু হচ্ছে পরের দিন থেকে, এটা শরীয়তের বিধান। শরীয়ত যেমন চাঁদকে ধাতব্য করতে পেরেছে, চাঁদ এত ছোট জিনিস তুই চাঁদ কেন, এটা শরীয়ত ঠিক করেছে। এরকমভাবেই চাঁদ থেকে কীভাবে আরম্ভ হবে সেটা দেখার মাধ্যমে নাকি হিসাবের মাধ্যমে সেটা শরীর ঠিক করে দেবে। তো এখানেও আমরা দেখতে পেলাম যে হচ্ছে আসলে ওই ব্যক্তির নিকট স্পষ্ট হওয়ার মাধ্যমেই তার রোজাটা শুরু হবে, তাহলে তার ওয়াক্ত শুরুই হয়েছে স্পষ্ট হওয়ার পর থেকে, তাহলে সে ওয়াক্ত সংক্রান্ত এখানে কোনো কি ভুলে ভুলে পড়েনি। এই প্রশ্নটা আসবে আজকে, আজকের মাস, এটাকে বুঝতে পেরেছো যে তার ওয়াক্ত এমনিতে সাধারণভাবে রোজার ওয়াক্ত হচ্ছে আসলে তুলুউল ফজর সুবহ সাদিক উদয় হওয়ার পর থেকে, কিন্তু উদয় হওয়ার পর তা স্পষ্ট হওয়ার পর থেকে, যেটা আমরা আলোচনা করেছি, ব্যক্তিভেদে এটা ভিন্ন রকম হতে পারে। এই জন্য কারো আসলে 5 মিনিট, কারো 10, কারো কারো 10 মিনিট হয়তো পরে, আগে পরে হয়তো এটা শুরু হবে, কিন্তু সেটা হচ্ছে তার জন্য মানে এটাই তার বিধান যে সে যখন থেকে জানতে পারবে তখন থেকে তার ইয়ে শুরু হবে। আজকের ইয়ে হচ্ছে, তাহলে বোঝা গেল ফজরের সময় যে ভুলটা হচ্ছে সে ভুলটা হচ্ছে বোঝা গেল যে এটা আসলে ভুল না, এটা শরীয়তের মানদণ্ড, এটা গৃহীত, গ্রহণযোগ্য, কোনো সমস্যা নেই, কাজা করা লাগবে না। আর এখন আসছি যে মনে করেন যে ইফতারের সময় মেঘ ছিল, সূর্য ডুবে গেছে মনে করে খেয়ে ফেলেছে, মহাজন কথা ভুল করে বলে ফেলেছে, বা মহাজন হয়তো অন্য কিছু বলতে গিয়েছিল, সে মনে করেছে মহাজন ইফতারের কথা বলছে, খেয়ে ফেলেছে, পরবর্তীতে বোঝা গেল যে না আসলে আমার হচ্ছে টাইম মতো, হ্যাঁ আমার আগে খাওয়া হয়ে গেছে। তাহলে এই জায়গায় ওয়াক্ত সংক্রান্ত কী হচ্ছে, এখানে একটা হচ্ছে ভুল আসছে। তো এখানে দুটো দিক সংক্ষেপে বিবেচনা করতে হবে আর কি, আমি আলোচনাটা সংক্ষেপে বুঝিয়ে দেবো, কারণ আরেকটি আলোচনা আরও রয়েছে আর কি। একটা হচ্ছে যে রোজার মধ্যে ভুলক্রমে খাওয়া বা পান করার ব্যাপারে যে ছাড় আছে, সেই ছাড়ের দিকে খেয়াল করলে এক বাক্যে মনে হয় এখানেও ছাড় পাওয়া উচিত, কারণ এটাও একরকম ভুলক্রমে খাওয়া। মনে করেন যে কেউ ভুলক্রমে এক গামলা খেয়ে ফেললো মানে রোজার মধ্যে, মোটামুটি আমরা কিছু দ্বিমত ছাড়া আমরা আমরা বলি যে আমরা একমত হয়েছেন, বা আমরা মনে এটাই এই মতটাই সঠিক যে ভুল ক্রমে এটা দিছে স্পষ্ট, ভুলক্রমে খেয়ে ফেললে তার কি রোজা নষ্ট হবে না। এখন তো দেখেও অল্প আর বেশি, বেশি হোক অল্প হোক কিন্তু আমরা আলোচনা করেছি, এই যদি দেখে যদি তাকানো যায়, যদি যদি এদিকে দৃষ্টি দেওয়া যায়, এদিকে খেয়াল করা যায়, তাহলে এটাও তো এক প্রকার হচ্ছে ভুলক্রমে খাওয়া। যেহেতু সে হচ্ছে রোজা আসি মনে করে তোর খায়নি, সে রোজা শেষ হয়ে গেছে মনে করে সে হচ্ছে খাচ্ছে, এই দিক থেকে দৃষ্টি দিলে পারে। মানে যেহেতু ভুলক্রমের সঙ্গে আলেমরা যে ব্যক্তি অজ্ঞতা সারে ইয়ে করে, দেখা যাচ্ছে আমরা বললাম যে যে সমস্ত ব্যাপারে হচ্ছে মানে অস্পষ্টতা রয়েছে, যেমন বমি করা, ইচ্ছাকৃত হবে বমি করা, বা এরকম যে সমস্ত মানে আরো যে সমস্ত অস্পষ্ট যে সমস্ত রোজা ভঙ্গের কারণ যেগুলো আছে আর কি, সেইগুলো যদি কেউ হচ্ছে ভুলক্রমে যদি কেউ হচ্ছে না জেনে যদি কেউ করে ফেলে, তো আলেমরা না জানাকে মানে জাহিল মানে যে জানে না তাকে নাসি মানে যে ভুল করে করে তার সঙ্গে কাজ করেছেন। কারণ ওই যে কাছাকাছি বিষয়টা যে কেউ ভুল করে করে ফেললো আর না জেনে করে ফেললো, তাহলে দুটো হচ্ছে কাছাকাছি, এরকমভাবেই এই জায়গায় হচ্ছে সে অক্ত সম্পর্কে জাহেল অজ্ঞ, অক্ত সম্পর্কে তার কি হচ্ছে জানা নেই না জানা নেই বা ভুল হচ্ছে, অক্তের ব্যাপারে তার একটা ভুল তথ্য আসছে, এই কারণে খেয়ে ফেলছে। যদি চিন্তা করে দেখা যাবে এদিক থেকে চিন্তা করলে পরে এক বাক্যে রায়টা আসে এরকম যে হচ্ছে এটা কোনো হচ্ছে ভাঙবে না। এদিকে একটা ইঙ্গিত রয়েছে উমর আদালত থেকে, ওনার সময় একবার এরকম মেঘ ছিল, মানুষ খেয়ে ফেলেছিল, পরে সূর্য উঠে গিয়েছে, পরে তখন উনি বলছেন, লোকে বলছে কাজা করতে হবে, তো উনি বলছেন আল্লাহি লা নাকদি মা তাজানাফনাল ইসমা, বলছে যে আল্লাহর কসম আমরা আমি আমরা কাজা করব না, আমরা তো গুনাহ করিনি, আমরা তো ইচ্ছা করে এটা করিনি, আমরা তো গুনাহ করি। এটা একটা সুন্দর একটা ব্যাপার, ডাইরেক্ট এই জিনিসটা কিন্তু প্রথমে এটা আসে। যদি চিন্তা করেন দেখা যাবে যে ভুলক্রমে খাওয়ার বিষয়টা মাপ এইটার দিকে খেয়াল করলে, যেহেতু এটা একটা মশহুর মাসালা, রোজার অধ্যায়ের একটা প্রসিদ্ধ মাসালা, খেয়াল করলে এই মাসালাটাতেও একবারে মনে হবে যে হ্যাঁ এটা তো না হওয়া উচিত, এটা তো তার রোজা হয়ে যাওয়া উচিত এবং রোজা ভেঙে না যাওয়াই উচিত, এরকম মনে হবে। হযরত ওমর থেকে অন্যান্য রেওয়ায়েতে আবার উল্টো বর্ণনা আছে, এই জায়গাতেই তিনি লোককে বলছেন তোমরা রোজা কাজা করে নাও, রোজা কাজা করে নাও। তো এরকম বর্ণনা আসছে যে একজন মুয়াজ্জিন ঘোষণা করছে যে দেখো সূর্যটি পড়েছে, তুমি মাথায় তোমার বলতে বলেছি ঠিক আছে সবাই কাজা করে নাও। সম্ভবত ওমর দাঁড়ানো এ বিষয়টা চাচ্ছিলেন চেপে যেতে যে মানুষ ছেড়ে দিক ছেড়ে দিই, কাজা না করার ব্যাপারেই তার মত ছিল, কিন্তু কিছু সন্দেহ ছিল, আর এতগুলো লোকের মধ্যে ছড়িয়ে ছাড়িয়ে গেলে একজন এক রকম মনে করবে, এর মধ্যে ঠিক আছে তোমার কাজা করে নাও, এই যে যখন যখন ছড়িয়ে গিয়েছে এরম একটা বিষয় সমন্বয় করলে এরম একটা বিষয় মনে হয় আর কি। যাই হোক, তো এই দুরকম থাকার কারণে দুরকম আলেমরাই দলিল দিয়েছে এই ইয়ে থেকে আর কি। সহি বুখারিতে একটা কাহিনী আছে, রাসূল সাল্লামের যুগে এরকমভাবে সূর্য ঢেকে গিয়েছিল মেঘে, তখন মানুষ হচ্ছে ইফতার করে ফেলেছিল, পরে আবার সূর্য হচ্ছে দেখা গিয়েছিল, তখন এই হাদিসের যে রাবি হিশাম তাকে বলা হচ্ছে যে তারা কি কাজা করেছিল, তো তিনি বলছেন লাবুদ্দা বিন কদা, কাজা কাজা তো করতেই হবে। হিশাম হচ্ছে তাবি, হ্যাঁ তাবা তাবি আর কি, হিশাম ইবনে উরওয়া, উরওয়া ইবনে জুবাইর, জুবাইর ইবনে আওয়াম, জুবাইর ইবনে আওয়াম হচ্ছে সাহাবি, আর উরওয়া ইবনে জুবাইর হচ্ছে তাবি, আর হিশাম ইবনে উরওয়া হচ্ছে তোমার হলো তাবা তাবি। তো তাকে বলছে যে তারা কি কাজা করেছিল, তো তিনি বলছেন যে লাবুদ্দা মিন কদা, কাজা না করে উপায় নেই। এই কথাটাই প্রমাণ করে যে কাজা করেছিল কোনো তিনি জানে না, হ্যাঁ উনি নিজ থেকে বলছেন কাজা, উনি তার মত আর কি, তার কাছে মনে হচ্ছে কাজা না করে কি উপায় আছে, এটা হাদিসের অংশ না। পরে এই অন্য ইয়েতে এটা ক্লিয়ার পাওয়া যাচ্ছে, সাহাবী বলছেন আমি হিসামকে জিজ্ঞাসা করেছিলাম তারা কি কাজা করেছিল, তিনি বলছেন লা আদরি, আমি জানি না কাজা করেছিল কিনা। এবার হাদিসটা আমরা খুদু পাচ্ছি এইটুকু, মানে যদি চিন্তা করলে হাদিসটা আমরা খুদু এইটুকু পাচ্ছি যে রাসূল সাল্লামের যুগে একবার সূর্য এরকমভাবে মেঘের আড়ালে চলে গিয়েছিল, মানুষ মানুষ হচ্ছে পানাহার করে ফেলেছিল, পরবর্তীতে সূর্য উদিত হয়ে গিয়েছিল, এটুকু পর্যন্ত কাহিনী, এর বেশি জানা জানা যায়নি। এর এখানে একটা নিয়ম আছে, সেটা হলো যে এর বেশি জানা যায়নি মানে ধরে নিতে হবে এর বেশি কিছু ঘটেনি। তখন একটা প্রশ্ন আসে যে যদি কাজা করা আবশ্যক হতোই রাসূল করতে বলতেন, আর করতে বললে পরে সেটা বর্ণিতও হতো, এটা একটা এটা একটা হচ্ছে উচিত যে করতে, এটা সাধারণভাবে এরকমভাবে ধরে নেওয়া। এই দিক থেকে হাদিস দলিল হয় যে এই ধরনের অবস্থায় কাজা করা লাগবে না। তাহলে অন্য একটা স্পষ্ট মূলনীতি আসল রোজার ক্ষেত্রে একটা কায়দা তার সঙ্গে মিলে যাচ্ছে, আবার এই হাদিসের যে জহির তার সঙ্গে মিলে যাচ্ছে। মানে কাজা না করার যে বিষয়টা, মানে ওই যে ভুলক্রমে করার সঙ্গে যে স্পষ্ট মিল, ভুলক্রমে কেউ খেয়ে ফেললে কাজা করা লাগবে না, তার সঙ্গে স্পষ্ট মিল, প্লাস এই হাদিসের যে স্পষ্ট কথা যে কাজা করতে হলে তো বলতেন, এর সঙ্গে কী হচ্ছে এই বিষয়টা মিলে যাচ্ছে। এইবার এ সত্ত্বেও এবং এই কারণে বেশ কিছু আলেম যেমন হচ্ছে ইসহাক, এরকমভাবে আরও অনেক বেশ কিছু আলেম আর কি, মানে তারা ফতোয়া দিয়েছেন যে হচ্ছে এখানে রোজা ভাঙবে না, রোজা হচ্ছে তার কাজা করা লাগবে না। আর চার মাঝহাবের ফতোয়া হলো কাজা করা লাগবে, মানে বেশিরভাগ আলেমের ফতোয়া হচ্ছে কাজা করা লাগবে, আগের মশালার মতোই, আগের মশালাতেও কিন্তু ওই চার মাঝহাবের ফতোয়া হচ্ছে যে কাজা করা লাগবে যদি পরবর্তীতে জানা যায় যে সে ভুলক্রমে খেয়েছিল। কিন্তু আগের মাসালায় দলিল প্রমাণ আমাদের কাছে আমাদের অনেক, আগের মাসালায় আমরা দলিল প্রমাণ পেয়েছি অনেক, বিভিন্ন দিক থেকে আমরা প্রমাণ পেয়েছি যে মানে সেহরির সময় ভুল হলে পরে সেখানে একটা কোরআনে আয়াতের হাতে হাতে বাইয়ান আলাকুম থেকে আমরা দলিল পেয়েছি, কিন্তু এই মাসালায় কিন্তু ঠিক ওইভাবে দলিলটা তো শক্তভাবে নেই। কিন্তু এখানে আমরা পাচ্ছি কয়েকটা জিনিস, তার মধ্যে একটা হচ্ছে এই হাদিসটা উমর আহমদের যে মন্তব্যটা, যদিও তার বিরুদ্ধে মন্তব্য রয়েছে, আর হচ্ছে মানে ওই কিয়াস মানে ভুলক্রমে করার সাথে কিয়াস, এই কয়েকটা বিষয় আমরা পাচ্ছি। এখন বেশিরভাগ আলেম এই জায়গায় এরকম রায় দেওয়ার মূল কারণ হলো যে তারা হচ্ছে বলছেন যে এটা হচ্ছে ওয়াক্ত সম্পর্কে ভুল, আর ওয়াক্ত সম্পর্কে ভুলে ছাড় নেই। যেমন যদি কেউ মাগরিবের নামাজ সূর্য ডোবার আগে পড়ে ফেলে তাদের নামাজ হবে না, ভুলক্রমে পড়েছে সে, তার নামাজ হবে না। যেমন হচ্ছে মানে হয়তো যদি কেউ নামাজের মধ্যে কিছু ভুলক্রমে কিছু কাজ করে ফেলে যেগুলো নামাজ ভেঙে যায়, সেগুলো করে ফেললেও নামাজ ভেঙে যাবে না, কিন্তু নামাজ যদি সে ভুলক্রমে অক্তের আগে পড়ে ফেলে কী হবে না, নামাজ এখান থেকে কিন্তু তারা গ্রহণ করেছে। এটা অক্ত সংক্রান্ত ভুল, যেটা হচ্ছে অক্ত সম্পর্কিত ভুল, অতএব এটা হচ্ছে কী হবে না, এই বিষয়ে ভুল কী হবে না, ছাড় দেওয়া যাবে না। আর একটা কেয়াস থেকে তারা এনেছে, কিন্তু আর একটা কেয়াস সেটা হচ্ছে যে হ্যাঁ এই জায়গায় আমরা যে ভুল থেকে দলিল দিচ্ছি যে ভুলক্রমে খেয়ে ফেললে তো রোজা হয়ে যায়, তারা ওইটাকেই ইয়ে করছে যে ভুলক্রমে করলে যে সব জায়গায় প্রযোজ্য হবে, নামাজের মধ্যেও তো যদি কেউ ভুলক্রমে কথা বলে ফেলে নামাজ ভাঙে না, কিন্তু ভুলক্রমে যদি নামাজ অক্তের আগে পড়ে ফেলে তাহলে কী হয় না, নামাজ হচ্ছে না। তাহলে ভুলক্রমে কিছু করলেই সেটা অক্তের ক্ষেত্রে কী হবে না, সেটা প্রযোজ্য ছাড় দেওয়া যাবে না, সেটা প্রযোজ্য হবে না। এ জায়গায় এখানে একটা হচ্ছে মানে এখানে একটা মানে জিনিসটা কি এত পর্যন্ত কি বোঝা গিয়েছে যে তাদের দলিলটা মূলত তারা হচ্ছে নামাজের সঙ্গে যে কিয়াস এবং ওয়াক্ত সংক্রান্ত ভুলের ক্ষেত্রে ভুল গ্রহণযোগ্য হবে না, এরকম একটা, যেহেতু আমরাও হ্যাঁ আমরাও এটা কিয়াস থেকে নিচ্ছি যে ভুলক্রমে করছে, তাহলে ভুলক্রমে খেয়ে ফেলে যদি রোজা হয়ে যায় তো সে মনে করেছে সূর্য ডুবে গিয়েছে তাহলে সে খেয়ে ফেলে, আমি কিন্তু নিশ্চিত, তাহলে তারাও বলছে যে ভুলক্রমে করলে যে সব জায়গায় সেটা ইয়ে হবে গ্রহণযোগ্য হবে সেরকম না, যেহেতু নামাজ যদি ভুলক্রমে কেউ আগে পড়ে ফেলে সে নামাজটা কী হয় না, কথা বোঝে না আগে জিনিসটা, মানে কিয়াস দিলা কিয়াসের হচ্ছে ইয়ে হচ্ছে। এ জায়গায় এখানে একটা মানে সূক্ষ্ম একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে নামাজের যে ওয়াক্ত, যেমন মাগরিবের নামাজের ওয়াক্ত হচ্ছে আপনার হলো সূর্য ডোবার পর থেকে যে শাফাক উদিত হওয়ার আগ পর্যন্ত, সূর্য ডোবার পর থেকে শাফাক উদিত হওয়ার আগ পর্যন্ত, এসে নামাজ আগ পর্যন্ত, এই যে একটা ওয়াক্ত, ওয়াক্ত এই ওয়াক্তের মধ্যে নামাজটা পড়তে বলা হয়েছে, এই ওয়াক্তের মধ্যে নামাজটা পড়তে বলা হয়েছে, এই ওয়াক্তের মধ্যে যদি পড়া না হয় তাহলে নামাজটা না পড়ার মতোই। যদি কেউ ভুলক্রমে নামাজ না পড়ে তার যেরকম মাফ হয়ে যাবে না, এরকম ওয়াক্তের বাইরে কেউ পড়ে সে তো মানে অজায়গায় পড়লো, মানে ওয়াক্তের মধ্যে তাকে পড়তে বলা হচ্ছে, ওয়াক্তের মধ্যে তাকে পড়তে বলা হচ্ছে, আর সে ওয়াক্তের বাইরে এসে পড়লো, ওয়াক্তের বাইরে ভুলক্রমেই পড়তে সে, কিন্তু সে ওয়াক্তের আগে পড়ে ফেলছে, তাহলে সে কি তার ওপরে যে আদেশ সেটা পালন করেছে, তার ওপরে যে আদেশ সেটা সে পালন করেনি, সে যে সময়, কারণ যে সময় কাজটা করতে বলা হচ্ছে সেই সময়ে না করাটা কাজটা না করার মতোই, কাজটা একেবারেই না করার মতোই, যে সময়ে কাজটা করতে বলা হচ্ছে সেই সময়ে করাটা কাজটা একেবারেই না করার মতো। তাই যদি কেউ ভুল ক্রমে কাজটা একেবারেই না করে, তার যেরকম ছাড় নেই, ওরকমভাবেই যদি কেউ ভুল ক্রমে ওয়াক্তর বাইরে পড়ে ফেলে, তারও সেরকম কী নেই, ছাড় নেই। তাহলে এখানে ওয়াক্ত সংক্রান্ত ভুল এই কারণে ধরা হচ্ছে। রোজার ক্ষেত্রে ওয়াক্তটা ঠিক এরকম না, কারণ রোজার ক্ষেত্রে শুভে সাদিকের পর থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত কি করতে হয়, মাগরিবের পর থেকে শাফাকের আগ পর্যন্ত একটা সময় আছে, এই সময়ের মধ্যে নামাজ পড়তে হয়। এবার নামাজটা কি, এটা কিন্তু এই সময়টা বাদেই নামাজ কি এটা বলা যাবে। নামাজ হচ্ছে তাকবীর দিয়ে শুরু হবে, মাঝখানে রুকু সাজদা থাকবে, সালাম দিয়ে শেষ হবে। তাহলে নামাজ একটা চিহ্নিত হয়ে আছে, যেটা ওয়াক্তের আগে চলে আসলে বোঝা যাবে, যেটা ওয়াক্তের আগে চলে আসলো। নামাজ একটা একটা বোধগম্য, একটা মাকুল, একটা পরিচিত, একটা প্রমাণিত একটা বিষয়, ওইটাকে ওয়াক্তের মধ্যে রাখতে বলা হয়েছে, আমি বাইরে রাখছি। রোজার ক্ষেত্রে রক্ত বাদ দিয়ে রোজাকে এভাবে চিহ্নিত করা সম্ভব না। শুভ সাদিকের পর থেকে মানে ইয়ের আগ পর্যন্ত কি করতে হয়, নাকে থাকতে হয়। শুধু নাকে থাকা তো রোজা না, শুভ সাদিকের পর থেকে ইফতারের আগ পর্যন্ত এই সম্পূর্ণ নাকে থাকাটাই রোজা। মাঝখানে কোনো একটা নাকে থাকা রোজা না, যেটা আগে চলে আসছে কি পরে চলে আসছে, মানে এখানে ওয়াক্ত ছাড়া রোজার পরিচয়টা পরিচয়ই হচ্ছে না। এ জায়গায় যে ওয়াক্তটা আমরা বলছি যে শুভ সাদিকের পর থেকে বা ইফতারের আগ পর্যন্ত এই ওয়াক্ত ছাড়া রোজার পরিচয়ই হচ্ছে না, মানে এইটাই রোজা। মানে ভয়াজে হল গোড়া থেকে শুরু করে একদম শুভ সাদিকের পর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত না খেয়ে থাকাটা, এটা হচ্ছে রোজা। এর মাঝখানে কোনো কিছু রোজা না, যেটা আমি রক্তের আগে নিয়ে আসছি কি রক্তের পরে নিয়ে যাচ্ছি, বরং এইটা মিলি হচ্ছে রোজা। তাই এখানে রক্ত হচ্ছে রোজার একটা অংশ, এখানে রক্ত রোজার অংশ, রোজা রক্তের অংশ না। আর নামাজের টাইমের ক্ষেত্রে নামাজ ওয়াক্তের অংশ, নামাজটা মাগরিবের নামাজ বলতে কি বোঝাই, আমার 10 মিনিট লাগে না মাগরিবের নামাজ পড়তে, মনে করেন ভালোভাবে পড়লে 10 মিনিট লাগে। এই 10 মিনিট মানে শুরুর থেকে তাকবীর তাহরিমা দিয়ে শুরু হবে, সালাম দিয়ে শেষ হবে, এটা হচ্ছে নামাজ, এটা নামাজ হয়ে গেল। ওয়াক্ত এর থেকে অনেক ব্যাপক, ওয়াক্তের মধ্যে নামাজ, এখানে তার মানে নামাজ ওয়াক্তের অংশ, নামাজ ওয়াক্তের মধ্যে কি অন্তর্ভুক্ত। আর ওই জায়গায় ওয়াক্তের শুরু থেকে ওয়াক্তের শেষ পর্যন্তই রোজা, ওখানে ওয়াক্ত রোজার অংশ, মানে ওয়াক্ত ছাড়া রোজা গণ্যই হচ্ছে না। রোজার অংশ কী কী, না খেয়ে থাকা, যেমন খাওয়া পান হাত থেকে বিরত থাকা, আর এটা কখন করা, এটা হচ্ছে শুভ সাদিকের পর থেকে ইফতার আগ পর্যন্ত করা। এই পরিচয়টা দেওয়া ছাড়া নামাজে রোজার পরিচয়ই হবে না, তার মানে সেটা রোজার একটা হাত, রোজার একটা পা, একটা মানুষের ধরম একটা হচ্ছে গঠন প্রণালী ছাড়া ইয়ে হয় না। এখানে ওয়াক্তটা রোজার পরিচয় হিসেবে গণ্য, রোজা সংক্ষিপ্ত কোনো বিষয় না যা ওয়াক্তের মধ্যে করা হচ্ছে, বরং ওয়াক্ত এখানে রোজার একটা বৈশিষ্ট্য। ঠিক যেরকম নাকি থাকা একটা বৈশিষ্ট্য, স্ত্রী সবাস না করা একটা বৈশিষ্ট্য, ওইটা এই ওয়াক্ত পরিমাণ এখন থেকে শুরু করে এই পর্যন্ত করে, এটা হচ্ছে রোজা। তাহলে এই জায়গায় শুভ সাদিকের পর থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত যে সময়টা, এই সময়টাকে মাগরিবের ওয়াক্তের সূর্য ডোবার পর থেকে ইশার আগ পর্যন্ত সময়, এর সঙ্গে না মিলিয়ে রোজার ক্ষেত্রে শুভ সাদিকের পর থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত সময়টা, এটাকে নামাজের তাকবীর থেকে তাসলিম পর্যন্ত যে সময়, এর সঙ্গে মিলানোটা বেশি যৌক্তিক। আমি বুঝতে পেরেছি, নামাজের মধ্যে তাকবীর দিয়ে শুরু হয়, 10 মিনিট চলে, সালাম দিয়ে শেষ হয়, একটা ইবাদত হয়ে যায়, একটা ইবাদত হয়ে যায়। রোজার ক্ষেত্রে শুভ সাদিক থেকে শুরু হয়ে ইফতার পর্যন্ত যেটা হয়, এটা ইবাদত। এই পুরাটা হচ্ছে নামাজের মধ্যকার তাকবীর দিয়ে শুরু হয়ে সালাম দিয়ে শেষ হয়ে যাওয়াটা যেরকম, রোজার ক্ষেত্রে শুভ সাদিকের পর থেকে ইফতার পর্যন্ত সময়টা যেন সবুজ সাদেকটা হচ্ছে তাকবীর শুরু করলাম, আর সালাম দিয়ে নামাজ শেষ করে ফেলার মতো ইফতার করে নামাজ রোজাটা কি করলাম, কথা বলেন। তাহলে এই ওয়াক্তটা মাগরিবের নামাজের ওই সূর্য ডোবার পর থেকে ঈশার আগ পর্যন্ত যে ওয়াক্ত, যার মধ্যে নামাজটা করতে হয়, যা নামাজের মধ্যে অন্তর্ভুক্ত না, যে ওয়াক্তটা নামাজের মধ্যে অন্তর্ভুক্ত না, বরং যার মধ্যে নামাজটা করতে হয়, যার মধ্যে নামাজটা আদায় করতে হয়, নামাজ একটা আলাদা জিনিস, নামাজের শুরু আছে শেষ আছে, সেইটাকে একটা নির্দিষ্ট ওয়াক্তের মধ্যে করতে বলা হচ্ছে। ফলে তার বাইরে চলে গেলে পারে, কারণ ওয়াক্ত মতো করা হয়নি, না করাই গণ্য, না করা হিসেবে গণ্য। কিন্তু রোজার ক্ষেত্রে শুভ সাদিকের পর থেকে ইফতারের আগ পর্যন্ত যে সময়টা, এইটা মিলেই রোজা, এটা যেন নামাজের তাকবীর দিয়ে শুরু করে সালাম দিয়ে শেষ করার মতো। আমি যেটা বোঝাতে পারছি না, আমি জিনিসটা কি বোঝাতে পারছি ভাই, বুঝেছেন না? আচ্ছা আলহামদুলিল্লাহ। তাহলে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় রোজাকে যদি একটা ইবাদত বলা হয়, তার শুরু হচ্ছে শুভ সাদিক, শেষ হচ্ছে ইফতার, ঠিক যেরকম নামাজের শুরু হচ্ছে তাকবীর, শেষ হচ্ছে তাসলিম। এখানে ওয়াক্তটা নামাজের মধ্যে, নামাজ একটা ইবাদত, সেটা যেন যেখানে ওয়াক্ত একটা পাত্র হিসেবে গণ্য, ওয়াক্ত একটা পাত্র হিসেবে গণ্য, মানে তার মধ্যে ডিম রাখা, ডিমের আগাগোড়া আছে, একটা মাছ, মাছের মাথা আছে, লেজ আছে, পুরা বডি, এই মাছটা একটা পাত্রের মধ্যে রাখা, ওর বাইরে রাখলে পারে কি হলো, যদি কেউ ওর বাইরে রাখে তাহলে এবারে সে জায়গায় রাখলো না, তাকে বলা হলো তুমি পাত্রে রাখো, সে রাখলো না, সে হুকুম মানলো না, সে মাছ নিয়ে গেল কিন্তু বাইরে রাখলো, সে কী করলো, সেই আদেশটা কী করলো, সে হচ্ছে মানলো না। কিন্তু যেহেতু সে মাছ নিয়ে এসছে, যে সে পাত্রে যদি রাখতো, মাছের মধ্যে যদি কিছু সমস্যা থাকে, কিছু পচা থাকে, কিছু থাকে, সেটা হয়তো মাফের বিষয়। এই জায়গায় মনে করেন রোজা হচ্ছে এমন একটা পাত্র, মনে করেন যেই পাত্রটাই হচ্ছে রোজা, তাকে পাত্রটা আনতে বলা হচ্ছে, একটা পাত্র মনে করেন রোজা, এখানে ওখানে ওয়াক্ত হচ্ছে মাছ একটা ভিন্ন জিনিস, ওইটাকে পাত্রের মধ্যে রাখতে বলা হচ্ছে, মাছ একটা ভিন্ন জিনিস যেটাকে কিনা পাত্রের মধ্যে রাখতে বলা হচ্ছে। এইবার সে যদি ওইটা বাইরে রাখে তাহলে কি হচ্ছে, সে আদেশ পালন করলো না, এটা গেল পুরো স্পষ্ট ভুল। আর যদি সে ভিতরেই রাখে, তখন যদি মাছের মধ্যে কিছু প্রবলেম দেখা যায়, মাছের যদি কোনো গায়ে কিছু সমস্যা থাকে, কিছু প্রবলেম থাকে, সেটা হয়তো কি খামার যোগ্য অযোগ্য, কিন্তু সে পাত্র তো রাখে, রাখবে পাত্রের মধ্যে রাখবে। আর এখানে পাত্রই আনতে বলা হচ্ছে, মনে করেন গ্যাসের সিলিন্ডার নিয়ে আসতে বলছে, গ্যাসের সিলিন্ডার, এইবার ওজনটা পুরো ওর মধ্যেই, গ্যাসের সিলিন্ডার সহ যা আমি এনেছি, আমি তো সিলিন্ডার আনতে বলেছি আমাকে, কিন্তু পাত্রই আমাকে আনতে বলেছে। তাহলে এই জায়গায় শুভ সাদিক থেকে ইফতারের আগ পর্যন্ত যে বিষয়টা, এটা একটা ইবাদত, নিজের একটা ইবাদত, এর মাঝখানে কোনো কিছুকে আলাদা করে রোজা হিসেবে চিহ্নিত করা সম্ভব না, যা আমি এই ওয়াক্তের মধ্যে রাখছি বা বাইরে রাখছি, এমন কিছু যে জিনিসটা যে শুধুমাত্র নাকে থাকা, শুধুমাত্র নাকে থাকা, এটা তো রোজা না। ওই শুভ সাদিক থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত নাকে থাকাটাই রোজা। তাহলে এখানে ওয়াক্ত, ওই ওয়াক্তটা ওই নাকে থাকার সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িত হয়ে পাত্র সহই এখানে আমাদের উদ্দেশ্য হয়ে গিয়েছে। ফলে এই জিনিসটা ওই মাছের আগাগোড়ার মতো, নামাজের তাকবীর দিয়ে শুরু করে সালাম দিয়ে শেষ করার মতো, শুভ সাদিকের পর থেকে ইফতারের আগ পর্যন্ত একটা ইবাদত। তাহলে এইটা পুরা মিলে ইবাদত, এই ওয়াক্তটা নামাজের তাকবীর থেকে সালাম পর্যন্ত এখানে ক্যাচ করতে হবে। যদি কেউ এটাকে ক্যাচ করে ওই মাগরিবের নামাজের শুরু তথা সূর্য ডোবার পর থেকে ইশার আগ পর্যন্ত, সে ক্যাচটা সহ্য হলো না, কারণ ওই ওয়াক্তের মধ্যে নামাজ নামের একটা পৃথক ইবাদত করা হয়, যেটা নামাজ পরিচিত প্রসিদ্ধ, তা বাইরে করলেও বোঝা যায়, ভিতরে করলেও বোঝা যায়, আর এই ওয়াক্তের মধ্যে রোজা নামের কোনো কিছু নেই, ওই ওয়াক্তই রোজা। তাহলে এখানে ওয়াক্ত সহই ইবাদত, তাই ইবাদতের মধ্যে যে সারটা আসবে ওয়াক্তের মধ্যে সেটা আসবে, কারণ তো ইবাদতের অংশ। যেমন খাওয়া একটা হচ্ছে, না খেয়ে থাকা একটা রোজার একটা অংশ, স্ত্রী সহবাস না করে থাকা একটা অংশ, ওই ওয়াক্তের মধ্যে না করা এটা একটা অংশ। তো আমরা খাওয়ার ব্যাপারে হাদিসে এসেছে, যদি কেউ ভুলক্রমে করে তালিবার তার ছাড়, তার থেকে আমরা ঋতুস্রাবটা ক্যাচ করলাম, মনে আছে সেটা ঋতুস্রাবটা আছে ক্যাচ করলাম, তাহলে এই বিষয়ে ছাড়াই সেখানে ক্যাচ করলাম, ওইটাই ফের রক্ত ক্যাচ করবো, কারণ অত এত অত এর অংশ হয়ে গেছে, এগুলোর মতোই অত এর অংশ, ওই অক্তরতের অংশ হয়ে গেছে, ঠিক আছে। এই কারণে ওই জায়গাতে হচ্ছে রোজার ওয়াক্তের সাথে নামাজের যে ওয়াক্ত এটা হচ্ছে পুরা মেলবে না। এইটা কোন জায়গায় মেলবে? রোজার ক্ষেত্রে ওয়াক্ত মেলবে হচ্ছে রমজান মাস, রোজা করতে বলা হচ্ছে রমজান মাসে। এই রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত 30টা দিন আছে, এই 30টা দিনের মধ্যে মোটামুটিভাবে 12 ঘন্টা করে প্রত্যেকটা দিন আমরা হচ্ছে রোজা রাখছি, তাহলে এটা একটা পাত্র হয়ে গেছে। এখন রমজান মাসটা এর মধ্যে আমার 30টা রোজা রাখতে হবে মনে করেন, বা 29টা, একটা পাত্রের মধ্যে 30টা ডিম রাখতে হবে। এই হচ্ছে এই ওয়াক্তের সঙ্গে মেলে, এই ওয়াক্তের সঙ্গে হচ্ছে মানে নামাজের বিষয়টা মেলে, যে রোজা নামের একটা একটা ফিক্সড জানা জিনিস, একটা পরিচিত জিনিস, যে সবুজ খাদ্য থেকে শুরু করে ইফতার পর্যন্ত না গিয়ে থাকা যে একটা জিনিস, সেটা আমরা রমজান মাসের মধ্যে রাখছি, মানুষের মধ্যে একটা একটা একটা করে আমরা রাখছি। যেমন দিনের মধ্যে 5টা আমরা নামাজ রাখছি, এরকমভাবে মানে রমজান মাসের মধ্যে আমরা কী করছি 30টা। এই জায়গায় যদি ভুল হয়, যদি কেউ শাওয়াল মাসে, যদি কেউ শাবান মাসে রোজা রেখে ফেলে, মনে করেছে রমজান শুরু হয়ে গিয়েছে, পরে দেখা গেল যে রমজান মাস বোঝা গেল যে শুরু হয়নি, আমার ভুল হয়েছে, তখন হবে না, এটা সবাই একমত। এই জায়গায় ওয়াক্ত ভালো করে খেয়াল করেন, জিনিসটা আমি কিন্তু ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছি, কিন্তু যে এই জায়গায় ওয়াক্তের মধ্যে ইবাদত রাখা, যে বিষয়টা নামাজের ক্ষেত্রে যে ওয়াক্তের মধ্যে ইবাদত রাখা, এটা মিলে যাচ্ছে, কারণ ইবাদত কিন্তু আমরা চিহ্নিত হয়ে গেছে, রোজা কি আমাদের জানা হয়ে গেছে, সেই রোজাটাকে আমরা রমজান মাসের মধ্যে রাখছি, 1টা নয় 30টা রাখছি। হলো এর মধ্যে 30টার মধ্যে যদি কোনো একটা বাইরে চলে যায়, ওটা কিন্তু বাইরে চলে গেল, পাত্রের মধ্যে রাখলাম না, বাইরে চলে গেল, সেটা যদি আমার ভুল ক্রমও হয় তাও ছাড় নেই, সে যদি ভুল ক্রমও হয় তাও কি নেই ছাড় নেই, কারণ এই জায়গায় ওই নামাজটা মাগরিবের নামাজ সূর্য ডোবার আগে পড়ার মতো হয়ে যাচ্ছে, ওয়াক্তের মধ্যে করেনি তাহলে সেটা করেনি, একেবারে ভুল করবে না করলে যেরকম আদায় হয়ে যায় না, একইভাবে ওয়াক্তের বাইরে করলেও কে হবে না, এইটা এটা হচ্ছে ওয়াক্ত। রমজান মাসকে রোজার জন্য ওয়াক্ত ওয়াক্ত ঠিক যেভাবে নামাজের জন্য হচ্ছে একটা পাত্র, একটা প্রত্যেকটা নামাজের জন্য নামাজ যতটুকু তার থেকে বেশি ওয়াক্ত দেওয়া হয়েছে, যতটুকু নামাজ, তা এখানে রোজা ওয়াক্ত ছাড়া চিহ্নতই হচ্ছে না, যে ওয়াক্ত ছাড়া সেই ওয়াক্ত রোজার ওয়াক্ত না, সেটা রোজার অংশ, আর যে ওয়াক্তটার মধ্যে যে ওয়াক্ত রোজা ছাড়া ভিন্ন জিনিস, রোজাকে তার মধ্যে রাখতে হচ্ছে, তার মধ্যে রাখ, সেটা হচ্ছে ওয়াক্ত, এটা হচ্ছে রমজান মাস, ওই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো কি নেই ছাড় নেই, বিষয়ে সবাই একমত। এই জায়গায় আপনার তাহলে বোঝা গেল যে আসলে এখানে ওয়াক্তের যে কিয়াসটা করা হচ্ছে এটা ভুল, বরং এই জায়গায় ওয়াক্তের কিয়াস হবে উল্টো নামাজের মধ্যে তাকবীর থেকে তাসলিম পর্যন্ত, এটা কি সব বুঝতে পারছেন ক্লিয়ার করে? যদি তাই হয়, নামাজের মধ্যে তাকবীর থেকে তাসলিম পর্যন্ত যদি কেউ মনে করে যে আমার নামাজ হয়ে গিয়েছে মনে করিলে, যদি কেউ হচ্ছে বাড়তি কিছু করে ফেলে নামাজের সঙ্গে আমরা ক্যাচ করবো, যখন আমরা প্রমাণিত হয়ে গেল যে রোজার যে শুভে সাদিক থেকে ইফতার পর্যন্ত এটা আসলে নামাজের তাকবীর থেকে তাসলিম পর্যন্ত এর মধ্যে অন্তর্ভুক্ত, তাহলে এখন যদি নামাজের মধ্যে কেউ ভুল করে একটা কিছু করে ফেলে, মনে করেন সবাই দেখা যাচ্ছে যে সে কথা বলে ফেলে, বা সে হচ্ছে এমন কিছু করে ফেলে যে বিষয়ে ছাড় আছে শরীয়তে, এমন কিছু করে ফেলছে, আচ্ছা নামাজ দুরাকাত হয়ে সেমন কথা সাড়ে কাত হয়ে গেছে, দেশে সালাম ফিরিয়ে ফেলে, সালাম ফিরিয়ে ফেলাটা নিজে একটা কথা, সালাম ফেলানো একটা কথা, সালামু আলাইকুম একটা কথা, সালাম ফিরিয়ে ফেলার পরে সে হয়তো আরও আলাপ্রথম আলোচনা, হ্যাঁ নামাজ কি কেরম হলো না হলো, কী হলো হুজুর নামাজ কি কম হলো নাকি, এসব কথা তার বলছে, পরে প্রমাণিত হলো যে না তার নামাজ হচ্ছে কি আসলে কম হয়েছে, তখন সে আবার উঠে আগের দুরাকাত ধরে রেখে আবার নামাজ পূর্ণ করবে, চার একাত আধা দুরাকাত পড়বে, চার শেষ করে সালাম ফেরার সমস্যা নেই। এইবার কিয়াস করেন, রোজার মধ্যে সুবহ খাদির থেকে শুরু করে ইফতারের পর্যন্ত যদি কেউ কোনো কেউ মনে করে রোজা শেষ হয়ে গেছে মনে করছে, কোনো কারণে সে মনে করছে কি রোজা শেষ হয়ে গেছে, গিয়ে সে এমন কিছু করে ফেলছে খাওয়া বা পান করা যা রোজা ভেঙে দেয় ইচ্ছা করে করলে, কিন্তু ভুল করে করলে ভাঙে না, তাহলে নামাজে যেরকম ছাড় দেওয়া, ছাড় নামাজে যেরকম তার ছাড় দেওয়া হচ্ছে, এরকম তার ছাড় দেওয়া হচ্ছে, ছাড় হয়ে গেল, তাহলে আমাদের সঙ্গে কি আসি হবে? তাহলে আমরা দেখলাম আগে কয়েকটা যুক্তিতে এই মতটা প্রমাণিত হয়েছে যে এই জায়গায় তার কাজা করা লাগবে না। সেই যুক্তিগুলোর মধ্যে একটা ভুল ক্রমে করার সাথে কিয়াস করা, তার মধ্যে একটা কিছু হাদিসের স্পষ্ট কিছু বক্তব্য, এইগুলো এর বাইরে কেবলমাত্র একটা যুক্তিতে কাজা করার কথা বলা হচ্ছিল, তা হচ্ছে নামাজের রক্তের সঙ্গে কিয়াস করা, যে নামাজের তো রক্তে ছাড় নেই, তাহলে এখানে ছাড় হবে না। আমরা দেখলাম সেটাও আমাদের সঙ্গে মূলত মিলে যাচ্ছে যে আসলে রোজার যে রক্ত শুভ সাদিক থেকে শুক্র ইফতার পর্যন্ত, সেটা নামাজের তাকবীর থেকে তাসলিম পর্যন্ত, এটা এখানে বেশি মেলে, এর সঙ্গে মেলে। তো এর মধ্যে যদি কেউ ভুল করে কিছু করে সেটা ছাড় দেওয়া হয়, তাহলে এখানেও ভুল করে কিছু ছাড় দেওয়া হবে। তাহলে দেখা যাচ্ছে সব দিক থেকে মৌলিকভাবে এটাই হচ্ছে খাটে যে কাজা করা লাগবে না। হ্যাঁ, মূলত তাই যে হচ্ছে, মানে যদি কেউ ভুল ক্রমে নামাজ দেন বলেছে, এই কারণে দেখা যাচ্ছে সে খেয়ে ফেললো, বা বেগ দেখা গিয়েছে এই কারণে সে খেয়ে ফেললো, এরকম যে কোনো ভুল ক্রমে করার কারণে সে খেয়ে ফেলছে, তাহলে এই মাসালাতে তার কাজা করা লাগবে, বাকি সময়টুকু পূর্ণ করে সে আবার ইফতার করবে। হ্যাঁ, এই কথা, এটা ভুল করে করেছে, নামাজ যারাম দূরে কাছের পরে পূর্ণ করে সজদা দিয়ে গেছে। বুঝা গেছে, বুঝা গেছে, ক্লিয়ার ভাই, বুঝা গেছে মুকুল ভাই? বিপরীত দেখে তো স্পষ্ট করে বুঝতে হবে না ভাই। এটা গেল আমাদের হচ্ছে, মানে ভুল ক্রমে করার মাসলা মাসাইল সবই শেষ হলো আর কি। মানে মানে আমরা যে সিদ্ধান্তে উপনীত হলাম, পূর্ববর্তী আলেমদের কেউ কেউ কেউ কেউ আছে, বেশ কিছু আছে, বেশ বড় বড় আলেমদের, ঠিক বলেছেন, জাজাকাল্লাহ। আজকে যেহেতু ইয়ে আছে, একটু বের করতে হবে তাহলে ওই মাসালায় গিয়ে ওখানে শুরুতেই বলেছে মানে এদের মতের বিরুদ্ধে চার মাজার হয়ে যায়, এদের মতের বিরুদ্ধে চার মাজার সব বলেন যে আর একজন একটা মাসালা তো সাবিয়া, আপনি যে নামগুলো বললেন না, সামি যে নামগুলো, চাল মাজহাব বলতে শাফি মাজহাবের একটা ইয়ে আছে বিষয়ে, শাফি মাজহাবের ভিতরে আবার এ বিষয়ে একটা মত আছে এই পক্ষে। আর হচ্ছে মানে হ্যাঁ, এই যে হ্যাঁ উরুয়া, উরুয়া আব্দুল জুবায়ের তাবি, এটা উরুয়া থেকে, মুজাহিদ থেকে, হাসান থেকে, ইসাক থেকে, এইসব আলম থেকে, ইসাক উনি হচ্ছে, উনি হলো আহমদ ইবনে হাম্বলের পরে, আমাদের নাম বলে পর্দার আলেম, মানে মানে হ্যাঁ আমাদের নাম বলে পর্দার আলেম, মানে ওনার নাম আসলে যেভাবে একেবারে করিন, তো এই সমস্ত আলেম থেকে একটা বর্ণনা আছে আর কি, এবং এটাই ইনশাল্লাহ সঠিক। আচ্ছা, এখানে আজকে আলোচনা হচ্ছে, ওটা মূলত কালকে আলোচনা ছিল, কাল ওই দিনের শেষ হয়নি আর কি, এই কারণে ওটা আজকে করা হলো। তাহলে তো টাইম আছে, গরম লাগছে আপনাদের? আপনার হচ্ছে, আমরা হচ্ছে আলোচনা করছিলাম হলো রোজার মধ্যে যেগুলো ফরজ দায়িত্ব সেই সঙ্গে আলোচনা করছিলাম, তার মধ্যে রোজার মধ্যে আমরা ফরজ আলোচনা করেছি যে হচ্ছে নিয়ত করা এবং কিছু কাজ পরিত্যাগ করা, কিছু কাজ পরিত্যাগ করা, কী কী কাজ পরিত্যাগ করা সে আলোচনা হয়ে গেছে। এরপর আলোচনা চলছিল যে কি কি কাজ করলেও রোজা ভাঙে না, এই আলোচনা চলছিল। তার মধ্যে হলো একটা যে ভুল ক্রমে করলে রোজা ভাঙে না, সেই ভুল ক্রমের মধ্যে আলোচনা চলছিল যে হচ্ছে যদি কেউ ওয়াক্ত সম্পর্কে ভুল করে, সে আলোচনা হলো। সেই আলোচনাটার দুটো অংশ, একটা হচ্ছে ফজরের সময় ভুল করে ফেলা, ইফতারের সময়, দুটো আলোচনা আপনাদের হয়ে গেল। এখন আসছে যে আমরা আলোচনা মূলত শুরু হবে এখন, যেই যে পরিত্যাগ করা আমরা বলছি, রোজা দুটো রুকুন, একটা হচ্ছে নিয়ত করা, আর একটা হচ্ছে পরিত্যাগ করা। পরিত্যাগ করা, এবার পরিত্যাগ করা দুটো অংশ, কি কি পরিত্যাগ করা সেরচনা হয়ে গেছে, আমরা করেছি কি কি পরিত্যাগ করা, মানে খাওয়া পান করা, ঋতু সর্বশ করা, এরচনাটা হয়ে গেল। আরেকটা অংশ হচ্ছে যে কখন পরিত্যাগ করা, তাহলে দুটো রোজার রোকন, দুটো রোজার হচ্ছে অংশ, একটা হচ্ছে নিয়ত করা, নিয়ত করা, আর একটা হচ্ছে পরিত্যাগ করা। পরিত্যাগ করা, পরিত্যাগ করার দুটো অংশ, একটা হচ্ছে কি কি পরিত্যাগ করা, একটা হচ্ছে কখন পরিত্যাগ করা, কখন পরিত্যাগ করা। দেখো এই আলোচনার মধ্যেও কিন্তু সময়টা চলে এসে রোকনের মধ্যে কিন্তু খেয়াল করার জিনিসটা দেখা যাচ্ছে যে, তাহলে বোঝা গেল যে রোজার দুটো অংশ, নিয়ত করা আর একটা হচ্ছে পরিত্যাগ করা। নিয়ত করা আলোচনা আগেই হয়ে গিয়েছে, পরিত্যাগ করার দুটো অংশ, একটা হচ্ছে কী কী পরিত্যাগ করা, খাবার পানি, স্ত্রী সহবাস, স্ত্রী সহবাস, হ্যাঁ, এর থাকলে তো থাকছে, তাহলে কী কী পরিত্যাগ করা, আর ওই যা পরিত্যাগ করবো সেটা কখন পরিত্যাগ করবো, তাহলে এইবার আলোচনা হবে কখন সম্পর্কে। এতক্ষণ আলোচনা হয়েছে কী কী পরিত্যাগ করা সম্পর্কে, এবার কী কী পরিত্যাগ করা আলোচনা করতে গিয়ে আমরা কী কী পরিত্যাগ না করলে রোজা ভাঙে না সে বিষয়ে আলোচনা করে নিয়েছি। ওই ফাঁকে করতে গিয়েই ভুলক্রমে হলে পরে আলোচনা করলাম, এবং তার মধ্যেও কিছু অক্ত নিয়ে আলোচনা হয়ে গেল, অক্ত নিয়ে, তার মধ্যেও কিছু অক্ত নিয়ে আলোচনা হয়ে গেল, কারণ অক্ত সম্পর্কে ভুল হলে কী করণীয় বলতে গিয়ে তার মধ্যেও কিছু অক্ত সম্পর্কে আলোচনা হয়ে গেল। এখন আবার সেই অক্ত ফের ঘুরে আসছে আমরা, যে কখন পরিত্যাগ করা, পরিত্যাগ করাটা কখন করতে হয়, এখন আলোচনাটা কিন্তু অক্ত সম্পর্কেই হবে আবারও, কিন্তু ভিন্ন দৃষ্টিকোণ থেকে। তখন অক্ত সম্পর্কে হয়েছে, অক্ত সম্পর্কে ভুল হলে করণীয় সে সম্পর্কে আলোচনা হতে গিয়ে হয়েছে, আর এখন হবে অক্ত যে সময়টাতে পরিত্যাগ করা শর্ত সেই সময়টা কোনটা, এটা চিহ্নিত করা। তো এই জায়গাতে এসে এ বিষয়ে প্রথম মাসালা, এ বিষয়ে বেশ কিছু মাসালা আছে, আল মাসালাতুল উলা, প্রথম মাসালা হলো ইত্তাফাকু আলা আন্না আখিরহু গায়বুবাতুশ শামস। এই বিষয়ে সমস্ত আলেম একমত হয়েছেন যে রোজার শেষ হবে সেই দিকগুলো করছে, কারণ এটা সবাই একমত, রোজার শেষ হবে সূর্য ডোবা দিয়ে, গায়বুবাতুশ শামস, একেবারে সূর্য পুরা ডুবে যাবে, একটা একটা প্রান্ত না, পুরা এই প্রান্ত পুরা ডুবে যাবে, তারপরে কী হবে, রোজা হচ্ছে মানে ইয়ে শেষ হবে, অক্ত শেষ হবে। এই বিষয়ে সমস্ত আলেম একমত হয়েছে। এ বিষয়ে একমত হওয়ার কারণ হচ্ছে মহান আল্লাহর বাণী, সোম্মা আতিম্ম সিয়ামা ইলা লাইল, এরপর রাত পর্যন্ত রোজা পূর্ণ করো, রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। এই জিনিসটা হচ্ছে মানে রাত, অনেকে আছে বাংলাদেশের মানে কিছু যারা আরবি জানে না, এই সমস্ত এরকম কিছু লোক, এদের রাত কথাটা আর কি বলে যে হচ্ছে তাহলে পরে তোমার তোর সন্ধ্যের সময় করো কেন ইফতার, এটা বাংলা ভাষায়ও তাই, দিন রাত যখন বলা হয় তখন রাত সন্ধ্যা থেকেই শুরু হয়, রাতের অংশ হচ্ছে সন্ধ্যা মধ্যরাত, এগুলো রাতের অংশ, কিন্তু রাত বলতে মূলত দিনের শেষ হচ্ছে সূর্য ডোবা দিয়ে, এটা বাংলা বাংলা ভাষাতেও অনেকে এগুলো বোঝে না, এই জন্য আতিম মুসলিমের লাইল এটা বলতে, যেহেতু ওই জায়গাতে দিন রাতের প্রশ্ন আসছে, তাই এখানে সন্ধ্যা রাত কথা বলা হচ্ছে না, কথা বলা হচ্ছে সেই ফজরতে শুরু করা হয়েছে, ফজরতে শুরু করে রাত নিয়ে কথা বলা হচ্ছে, যদি বলা হতো সন্ধ্যা রাত তখন তো আসতো কি গভীর রাতে কথা, রাতে প্রশ্ন আসতো। এই কারণে দেখা যাচ্ছে কি যে মানে এই আয়াত প্রমাণ করছে যে সূর্য ডোবার মাধ্যমে ইফতারের সময় শুরু হবে আর কি। আচ্ছা, রাসূল সাল্লাম বলেছেন যে ইজা আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা ওয়া গরাবাতিস শামসু ফাকাদ আফতারাস সাইম, যখন এই দিক থেকে রাত্রি ধেয়ে আসে আর এই দিক থেকে দিন চলে যায় আর সূর্য ডুবে যায় তখন রোজদার ব্যক্তি ইফতার করবে। ক্লিয়ার হাদিস, এটা সহিহ বুখারীর হাদিস যে সূর্য ডুবে গেলে পরে রোজদার ব্যক্তি ইফতার করবে। কোন কোন আছে হাদিসে এসেছে ফাকাদ হাল্লাল ইফতার, তখন ইফতার করা বৈধ হবে। অফি হাদিসি ইমাম জিবরিল, জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লামকে নিয়ে নামাজ পড়িয়েছেন এরকম একটা হাদিস আছে। সেই হাদিসে এসছে সোম্মা সাল্লাল মাগরিব হেইনা গরাবাতে শামস ওয়া হাল্লা ফিতরুস সাইম, তিনি মাগরিবের নামাজ পড়লেন যখন সূর্য ডুবে গেল এবং যে সময় রোজদারের ব্যক্তি ইফতার করা বৈধ হয়। সুনান নাসাই, এই সমস্ত হাদিসের কারণে এবং সবাই একমত হতে হয় বিষয়ে আলোচনা দীর্ঘায়িত করার কোনো প্রশ্ন নেই যে সূর্য ডুবে যাওয়ার মাধ্যমেই কি হয় ইফতার, এ বিষয়ে আলহামদুলিল্লাহ কোনো দ্বিমত নেই, এ বিষয়ে কোনো পেশ নেই। আল মাসআলাতুস সালিসা, দ্বিতীয় বিষয়টা হচ্ছে ইখতালাফু, তারা দ্বিমত করেছেন ফি আউয়ালিহি, যে রোজার শুরু হবে কখন থেকে এ বিষয়ে দ্বিমত আছে, রোজার শুরুটা কখন থেকে এ বিষয়ে দ্বিমত আছে। ফাকাল আল জুমহুর হুয়া তুলুউল ফজরিস সানি আল মুস্তাতির আল আবিয়াদ, জুমহুর আলেম বলছেন যে দিগন্তে আড়াআড়িভাবে প্রশস্ত হয়ে যায় এমন সাদা সকাল, মানে দিগন্তে মানে আকাশে, হ্যাঁ মানে মাটি পর্যন্ত আঁকা লাগবে না। হ্যাঁ ভোর আমরা যেটা বুঝি, কারণ আমরা অত শীঘ্রতে উঠিনি, ভোর বলতে আমরা বুঝি যে সারা মানে সারা এলাকা সব সূর্য ওঠার আগেই দেখবেন যে ফজরের নামাজের পর দেখবেন চারিদিকে সব ফর্সা হয়ে যায় না, আমরা কিন্তু এটাকে ভোর বলি, কিন্তু মোটামুটি ভোরবেলা বলে যে ভোরের আলো ছড়িয়ে পড়েছে, এ একটা ভোর। আর মূলত এখানে হাদিসের যে ভোর যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে ওইরকম আলো ছড়িয়ে পড়বে আকাশের দিগন্তে, পৃথিবী পর্যন্ত আসবে, মাটি পর্যন্ত আসবে না, হুম মানে মাটি পর্যন্ত এসে পৌঁছাবে না, আকাশের দিগন্তে হচ্ছে। ফজরের নামাজ পড়ে মহিলারা সব চলে যেত, অন্ধকারের কারণে তাদেরকে ছেড়ে যেত না, ফজরের নামাজ বৈধ হয় এই এরপরে হচ্ছে আগে পড়ে যেতেন, তাহলে দেখা যাচ্ছে যে মাটিতে ছড়িয়ে পড়ার আগেই ফজরের নামাজ শেষ হয়ে যেত, এই জন্য মানুষকে চেনা যেত না, মানে যাচ্ছে যাচ্ছে তাদের চেনা যেত না। তাহলে ভোর আমরা দুটো পালাম, একটা হচ্ছে পৃথিবীতে রাস্তাঘাটে পানির মধ্যে যে ভোর যেটা ঢোকে ওটাও কিন্তু সূর্য ওঠার আগে ঢোকে, কিন্তু অত্যন্ত নির্মল একটা আলো, সুন্দর একটা আলো, মানে এই যে ভোরের যে আলোটা অত্যন্ত সুন্দর একটা হচ্ছে আলো, মানে শীতল একটা আলো, হ্যাঁ এবং ফাইন পরিবেশ, সূর্য উঠে পড়ার পরে একটা ভিন্ন, সেটা আলোটার মানে আলাদা জোর আছে, তাপ আছে কম বেশি, তাই না? কিন্তু সূর্য ওঠার আগেই একটা ভোর ছড়িয়ে পড়ে, এটা এই ভোর দুটো, একটা হচ্ছে আকাশের প্রান্তে ছড়িয়ে পড়ে, আমরা দেখার সৌভাগ্য খুব কম লেখার হয়, বাংলাদেশ তো একেবারে সবুজের শ্যামলে ভরা, হ্যাঁ বড়ো টাওয়ার টাওয়ারে উঠছে, আমার খুব এগুলো পর্যবেক্ষণ করার শখ, তো সেভাবে রাত বিরতে উঠিয়ে দেখা সম্ভব হয়নি আর কি, আর আলমরা এগুলো দেখতেন, তো আমরাও ইনশাল্লাহ চেষ্টা করে অনেক সময় নিজেরা যদি কেউ ব্যবস্থা করতে পারেন, দেখা যাচ্ছে ওইরকম মানে সন্ধ্যার সময় সূর্য ডোবার পরে যে সাফাকে আহমার, সাফাকে আবিয়াদ, এগুলো বিষয়গুলো পর্যবেক্ষণ করা, এবং ভোরবেলার দিকেও এরকম মানে সাফাক, ভোরবেলার দিকে সুবাহ মানে আল ফাজর, হ্যাঁ ফাজরে সাদিক, ফাজরে কাদিব, ফাজরে আহমার, এরকম বিভিন্ন আছে আর কি, তো এইগুলো আর কি। তো রাসূল সাল্লাম মানে এটা হচ্ছে কি যে আকাশের দিগন্তে ছড়িয়ে পড়া যে আলোটা আর কি, আকাশের দিগন্তে ছড়িয়ে পড়বে। আচ্ছা, তো এ বিষয়ে রাসূল সাল্লাম হচ্ছে এ বিষয়ে তাহলে মানে জমুর আলেমের মত হচ্ছে যে ফজরটা আকাশের দিগন্তে ছড়িয়ে পড়ে সাদা সাদা রঙের যে সকালটা, এটাই হচ্ছে রোজদারের মানে সাহরির শেষ টাইম। অবিহাদা যা আতিল, এটা বলছেন বিদাতুল মুস্তাহিদে এই কথাটা, অর্থাৎ জমুর আলেমের মত, অবিহাজা যা আতিল আখবার, হাদিসে এই কথাই বলা হয়েছে ও মাদত আলাইহিল আমসার, সমস্ত মুসলিম ভূখণ্ডে এর ওপরেই আমল করা হয়েছে, এটা বলছেন কুর্তুবী। মানে এই যে কথাটা, এর ওপরেই হাদিস এসছে আর এর ওপরেই সমস্ত মুসলিমদের এখন আমল যেটা আছে এর ওপরে, তার মানে বিশেষ যদিও দ্বিমত আছে কিন্তু এই মতটা অত্যন্ত শক্ত, এটাই আমলযোগ্য, সারা পৃথিবীতে আমল করা হচ্ছে, এর ওপরই বেশিরভাগ আলেম আছে যে ওই সাদা অংশটা হচ্ছে আসলে হচ্ছে মানে আর এখানে আল্লাহ তাআলা বলছেন যে এত বাইয়ানা লাকুমুল খায়তুল আবিয়াদু, যে সাদা সুতা সুতা পৃথক না হওয়া পর্যন্ত, সাদা সুতা পৃথক না হওয়া পর্যন্ত। আচ্ছা, আর এটা রাসূল সাল্লাম থেকেও এরকম হচ্ছে বর্ণিত আছে, হ্যাঁ, আন্নাহু আল মুস্তাতির ওয়াহুয়া কওলুহু ফি তাফসিরিল আয়া। এই আয়াত সম্পর্কে কথা বলতে রাসূল সাল্লাম বলছেন ইন্নামা যালিকা সাওয়াদুল লাইলি ওয়া বায়াদুন নাহার, এটা হচ্ছে রাতের কালো অন্ধকার থেকে অন্ধকার চিরে দিনের সাদা আলো বের হয়ে আসা, রাসূল সাল্লাম বলেছেন। ওয়া কদ জা আফিল হাদিস, আসসালাম হাদিসে এসছে লা ইয়াগুররন্নাকুম মিন সুহুরিকুম সাহুরিকুম আযানু বিলাল, বিলালের আজান শুনে তোমরা যেন সাহরি করা থেকে বিরত হবে না। ওয়ালা বি বায়াদিল উফুক, দিগন্তে লম্বালম্বিভাবে যে সাদা দেখা যায় লম্বালম্বিভাবে, এইটা দেখেও সাহরি পরিত্যাগ করবে না, লম্বালম্বি দেখা যায় মানে ইয়ের আগে, এগুলো পর্যবেক্ষণ করলে বোঝা যাবে ভালো, লম্বালম্বি যারা দেখা যায় এ দেখেও তোমরা হচ্ছে সাউরি পরিত্যাগ করবে না। হ্যাঁ, উফুক আল মুস্তাতিল ওয়া হাকাজা হাত্তা হাকাজা হাত্তা ইস্তাতির হাকাজা, যতক্ষণ না চারিদিকে ছড়িয়ে পড়ে এরকম লম্বালম্বি যখন থাকে তা দেখে সাউরি খাওয়া পরিত্যাগ করবে না, যতক্ষণ না মানে চারিদিকে এরকমভাবে কী করে হচ্ছে ছড়িয়ে পড়ে। রাসূলুল্লাহ এইভাবে বর্ণনা করে দিয়েছেন, এইভাবে বলে দিয়েছেন আর কি, এরকম বিভিন্ন হাদিসে এইভাবে ইয়ে করা হয়েছে আর কি। এরপরে আরও মানে আচ্ছা, তাহলে এইটা গেল একটা মত, দ্বিতীয় মতটা না বলা পর্যন্ত এই মতটা বোঝা যাচ্ছে না। দ্বিতীয় মতটা হচ্ছে যে ওয়াসাজ্জাত ফিরকাতুন, একদল লোক এখানে তারা বিচ্ছিন্ন হয়েছে, মানে এটা হচ্ছে জমুর আলেমের মত, বিশ্বের আলেমের মত, একদল লোক কম সংখ্যক লোক ভিন্ন মত পোষণ করেছেন। তারা বলছেন যে কলু হুয়াল ফাজরুল আহমার আল্লাহ ইয়া কোনো বাদ আল আবিয়াদ, এই সাদা রেখাটা দেখা যাওয়ার পরে যে লাল রেখাটা আসে সেইটা, তারা বলছে যে এরপরে যে লাল রেখাটা আসে সেইটা, সূর্য যখন ডোবে তখন প্রথমেই দিগন্ত লাল হয়ে যায়, ডোবছে যখন তখন দিগন্ত কী হয় লাল হয়, এরপরে কী হয় আস্তে আস্তে যখন আরও দূরে চলে যায় সূর্য সাদা হয়, যখন সূর্য ওঠছে তখন যখন দূরে থাকে তখন সাদা হয়, আর যখন নিকটে চলে আসে আর লাল হয়, উল্টো হয়, তাহলে লালটা পরে হয় এখানে, মানে যাওয়ার সময় আগে সাদা পরে লাল, আসার সময় আগে সাদা পরে লাল, এটা পরে সেটা চিন্তা করলে পরেই কিন্তু আর উল্টো হয়ে যাচ্ছে, যখন সূর্য যাচ্ছে তখন আগে লাল দিয়ে যাচ্ছে দিয়ে পরে সাদা, কারণ দূরে চলে গেলে সাদা, আর আসার সময় আগে লাল দিয়ে আসছে পরে আগে সাদা দিয়ে আসছে দিয়ে পরে কী আসছে লাল দিয়ে আসছে, বোঝা গেল জিনিসটা। অনেকে বলছে এই লালটা এখানে হয়তো 5-10 মিনিটের ডিফারেন্স হবে তারপরে হোক, কিন্তু দ্বিমত আর কি, যে এটা হচ্ছে মানে কেউ হয়তো মনে মনে করেছে এই লালটা, তারা দলিল দিয়েছে একটা হাদিস থেকে, হাদিসটা এসছে এরকম যে হচ্ছে কুলু ওয়াশরবু অলায়াহি দান্নাকুমুসাতিউল মুসআদ ফাকুলু ওয়াশরবু হাত্তা ইয়াতারিদা লাকুমুল আহমার, যে তোমরা হচ্ছে ওই ওই এরকম লম্বালম্বি যে হচ্ছে জল জলে আলো দেখা যায় এ দেখি বিভ্রান্ত হয়েও না, খাও পান করো যতক্ষণ না লাল রেখা প্রশস্ত হয়ে যায়, লাল আদেশটা আছে লাল। তো আবু দাওয়াদ বলছেন যে তাফাররাদা বিহি আহুল ইমামা, এই হাদিসটা আহলুল ইমামা তাদের একক বর্ণনা এই হাদিসটা আর কি। ওয়া ইবনে রুশদ বলছে ওয়া হাজা সুজুজ, এটা হচ্ছে একটা বিরল মত, সংখ্যা কম এদিকে আলমরা কম গিয়েছে, সুজুজ ফা ইন্না কাওলাহু তাআলা আল্লাহ তাআলা বাণী হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদ, আল্লাহর বাণী যে আবিয়াদ সাদা, তাহলে এই এইটা মানে আর আল্লাহর বাণী, আবার এর বাণীর সপক্ষে বেশিরভাগ হাদিস, তাহলে সেখানে আহমার এই জন্য বলছে না হাদিস একটা ফাঁস করে হাদিস দেখে ফেলে সেটা মেনে নিয়ে চলাটা, এটা এটা কিন্তু অনেক রিস্ক আছে, অনেক ইয়ে আছে। এখানে হচ্ছে কি মানে হলো যে তাহলে কি এই আবিয়াদটা এটা উঠবে ফজরে নামাজেরও পরে, এই যে আহমারটা লালটা, কারণ ফজরে নামাজ শুরু হয়তো আবিয়াদ দিয়ে, তাহলে মানে সাদা দিয়ে, তাহলে লাল যদি তার পরে ওঠে তাহলে পরে কি ফজর নামাজের পরে, ফজর নামাজ পুরো সাউডে খাওয়া যাবে মানে এই হচ্ছে এই এতে গেলে। তাহলে একটা হাদিসে কেবলমাত্র এর সঙ্গে আহমার লাল কথাটা যুক্ত আছে, আর কোরআনের আয়াতে স্পষ্ট আবিয়াদ বলা আছে। সেই সমর্থনে বিভিন্ন হাদিসেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বায়াদুল নাহারি ওয়া সাওয়াদুল লাইল, যে কালো রাতের কালো রেখা থেকে দিনের সাদা রেখা বের হওয়া, সাদা বলা আছে। এরকমভাবে বিভিন্ন হাদিসে সাদা কথা উল্লেখ আছে। তো এই কারণে আলেমরা হচ্ছে কি বলছে যে এটা হচ্ছে এক আহলুল ইমামা, ইমামা দেশের এলাকাবাসীর একক বর্ণনা, মানে বলতে বলতে আছে যে ভুল হতে পারে, তাদের তাদের ভুলও হতে পারে। আচ্ছা, ইমাম খত্তাবি বলছেন যে এই হাদিসে আহমার বলতে বোঝানো হয়েছে আইয়াস্তাবিন আল বায়াদ আল মুতারিদ আওয়াইল হুমরা, যে লাল রেখার কাছাকাছি সময়ে যে সাদাটা পরিপূর্ণ হয় সেটাকে বোঝানো, মানে এক কথায় এ জায়গায় আহমার বলতে পরিপূর্ণ সাদা ফকফকে সাদাকে কি বোঝানো হচ্ছে। ঠিক আছে, আউনুল মাবুদে এবং আদিম আবাদে বলেন কদ উতলাকুল আহমারু আলাল আবিয়াদ, কখনো কখনো সাদাকে লাল বলা হয়। তাজুল উরুস নামক ডিকশনারিতে বলা হচ্ছে ওয়াল আহমার লাল, লালের বিভিন্ন অর্থ বর্ণনা প্রসঙ্গে ওয়াল আহমার আল আবিয়াদ, লাল অর্থ হল সাদা। অবিহি ফাসারা বাদুহুমুল হাদিস বুয়িস্তুলাল আহমারি ওয়াল আসওয়াদ, একটা হাদিস এসেছে আমাকে লাল কালো সবার নিকট পাঠানো হয়েছে, মানে সাদা কালো আহমারি ওয়াল আসওয়াদ, আমাকে লাল কালো সবার কাছে পাঠানো হয়েছে, আসল উদ্দেশ্য হচ্ছে কি সাদা কালো। ওয়াল আরব তাকুলু ইমরাতুন হামরা আই বাইদ, আরবি ভাষায় বলা হয় যে লাল, মানে দেখবেন যে যত্ন করে বাংলা ভাষায় অনেকে মেয়ের নাম রাখে লাল বানু, মানে ফর্সা, হ্যাঁ লাল বানু, ঠিক আছে হামরা আই বাইদ। রাসূলুল্লাহ হযরত আয়েশাকে বলতেন যে হামাইরা। ঠিক আছে, তাহলে ওই হাদিসটাকে এদিকে ব্যাখ্যা করা হবে, কারণ এইটা আয়াতের সঙ্গে অন্য হাদিসের সঙ্গে মিলে যাবে। এরকম কিছু কিছু বর্ণনা যেটা মূলের সঙ্গে মেলানোর জন্য ভিন্ন ব্যাখ্যা করার প্রয়োজন দেখা দেবে। তাজুল উরুস, আচ্ছা, ফামানা কাউলিহি, রাসূলের কথা হাত্তা ইয়াতারিদা লাকুমুল আহমার, যতক্ষণ না লাল রেখা দেখা যায়, আই আল আবিয়াদ অর্থাৎ সাদা, এখানে অর্থ হচ্ছে কি অর্থ হচ্ছে সাদা, ওহুয়া বায়াদু আন-নাহার মিন সাওয়াদিল লাইল, এটাই হচ্ছে রাতের কালো থেকে দিনের সাদা বের হয়ে আসা। আউনুল মাবুদ, এই কথাগুলো আউনুল মাবুদে আছে। আচ্ছা, ওয়াকাল আত-তায়ফা, আরেকদল বলেছেন জালিকা বাদা তুলুইল ফাজরি ওয়া তাবায়ুনিহি ফিত-তুরুক ওয়াল বুয়ুত, রুইয়া জালিকা আন উমর ওয়া হুযাইফা ওয়া ইবনু আব্বাস ওয়া তালক ইবনু আলী ওয়া আতা ইবনু আবি রাবাহ ওয়াল আমাশ ওয়া গায়রিহিম, যে হচ্ছে এখানে সাদা যেটা বলা হচ্ছে হাদিসে বা ইয়েতে, এই সাদা বলতে অনেকে বুঝেছে এটা এটা লাল, এটা কিন্তু লালের সঙ্গে সম্পৃক্ত না, তবে তবে লালের কাছাকাছি, লাল হলেও ফায়দাটা প্রায় যতটুকু হয় ওদিকে লাল হতে হতে এদিকে পৃথিবী সাদা হয়ে যায়, এজন্য অনেকে ওই দুটো সব মিলিয়ে এক একটা মত উল্লেখ করেছে। ঠিক আছে, সাদা এবার এই মতটা আবার কিন্তু ওই আয়াত দিয়ে ধরা যায় না, ওরা সাদা বলতে বুঝেছে দুনিয়া সাদা হওয়া, এরকম একটা একদল আলেমের মত হচ্ছে যে সাদা বলতে আকাশে প্রান্ত সাদা হওয়া না, সাদা বলতে হচ্ছে পৃথিবী আল বুয়ুত ওয়াস সিকাক, অলিগলি, হ্যাঁ ঘর বাড়ি সাদা হওয়া। আমি যে বললাম না ভোর বলতে যেটা আমরা বুঝি যে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে সূর্য ওঠার আগে যে অবস্থাটা থাকে আর কি, সেই যে সাদা নামাজ পড়ার পর আমরা যখন আমাদের যে সময় নামাজ পড়ে, আমি খেয়াল করি এখন না, রমজান মাসের বাইরে যাওয়ার সময় অন্ধকার, নামাজ পড়ে ফেরার সময় ফর্সা, এরকম একটা সময় নামাজ পড়ে, আর এরও মেলা আগে নামাজ পড়া বৈধ হয়, ফজর নামাজের এরও মেলা আগে বৈধ হয়, সেই ক্ষেত্রে তাহলে এই মতে নামাজ পড়ার বেশ খানিকক্ষণ পরে সরি খাওয়া যাবে এই এই ইয়েতে। নামাজ পড়ো ইয়ে হচ্ছে মেলা আগেই, যদি প্রথম অক্তে নামাজ পড়ে নেয় তাহলে নামাজ পড়ার পরে আরামে সেরে টেরি খেয়ে হচ্ছে ইয়ে করা যাবে, ঠিক আছে। এটা হচ্ছে এই এই মতটা হচ্ছে বেশ অনেক আলেমের, মানে অনেক ইয়ের, এটা একটা আসলে মানে মতটা বেশ মানে হযরত উমর থেকে, হুজাইফা থেকে, ইবনে আব্বাস থেকে, তালহা ইবনে আলী একজন সাহাবী, তিনাত থেকে, আতা থেকে এবং আমাস থেকে এই মত বর্ণিত আছে, মানে অনেক আলেম থেকে এই মত বর্ণিত আছে রাস্তাঘাটে পরিষ্কার হওয়া পর্যন্ত, রাস্তাঘাটে পরিষ্কার হওয়া পর্যন্ত। আচ্ছা হ্যাঁ সকাল বলা যায়, ঠিক বলেছ, আসছে ঠিক এরকম কথা একটা আসছে। তো হচ্ছে আন্নাল ইমসাক ইয়াজিবু বি তাবায়ুনিল ফাজরি ফি তুরকি ও আলা রুসিল জিবাল, পাহাড়ের মাথায় রাস্তাঘাটে সব জায়গায় ফর্সা হয়ে যাওয়া পর্যন্ত খাওয়া যাবে, এটা হচ্ছে একটা মত হযরতুল্লাহ আলেমের মত, ঠিক আছে। কওলা মাসরুক লাম ইয়াকুন ইয়ারাউনা আল ফাজর ফাজরাকুম ইন্নামা কানু ইয়ারাউনা আল ফাজর আল্লাযী ইয়ামলাউল বুয়ুত, মাসরুক বলছে যে সাহাবারা তোমরা যে ফজরকে ফজর বলো তা সাহাবারা সেই ফজর ধরত না, সাহাবারা ধরত সেই ফজর যা যা যা বাড়িঘাট বাড়িঘাট বাড়িঘরের বাড়িঘরের মধ্যে ঢুকে পড়ে, সাহাবারা এই ফজর ধরত আল কুরতুবী। আচ্ছা হযরত হুযায়ফাকে বলা হলো আইয়া সাআতিন তাতাসাহারুন আমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহারতা, কোন সময়ে তুমি রাসূলুল্লাহর সঙ্গে ইয়ে করেছো ছাউরি খেয়েছো। তিনি বলছেন কলা, তিনি বলছেন যেটা আঠারো বললো হোয়ান নাহার, ওই দিনের বেলায় বলতে গেলি ইল্লা আন্না শামসালাম তাতলা, তবে তখনও সূর্য উঠিনি, তখনও সূর্য উঠিনি কিন্তু বলতে গেলি দিনের বেলায় না সাই। মোটামুটি বর্ণনাগুলো বিভিন্ন দিক থেকে আসছে। ওরাওয়া ইবনুল মুনজির বিস্তাদিন সহি, ইবনুল মুনজির সহি সনদে বর্ণনা করছেন আনা আলী, হত আলী থেকে আন্নাহু সাল্লা সুবহা, তিনি ফজরের নামাজ পড়লেন সুম্মা কালা, এরপর বললেন আল আন হেইনা এতাবাইয়ানুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতুল আসওয়াদ, এই হচ্ছে সেই সময় যখন সাদা রং কালো রং থেকে পৃথক হইল, ঠিক আছে। ও আন আমাস, আমাস বলছেন লাউলা শাহওয়া লা সাল্লাইতুল গাদাতা সুম্মা তাসাহারতু, যদি যদি হচ্ছে মানে জিনিসটা লোভ লোভ বলে গণ্য না গণ্য না হতো তাহলে আমি ফজর নামাজ পড়ি সরে খেতাম। আমার হ্যাঁ বলছে দাদি দাদি কি করছেন, সকালের সংক্রান্ত যে বিষয়টা আসলো যে যে সকাল বাড়ি ঘরের পর্যন্ত পৌঁছে যায়, ব্যাপারটা যদি আমরা সন্ধ্যার সঙ্গে তুলনা করি তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ ঠিক ওই রকমই হবে, সন্ধ্যায় যখন সূর্য অস্ত যাচ্ছে যখন তখন কিন্তু আমরা চারিদিকে দিনের মতোই দেখছি একদম পরিষ্কার, তখন কিন্তু সেহরি খাওয়া এই ইফতার করা বৈধ হয়ে গেছে এবং আমরা কিন্তু রাতের অংশে ঢুকে গেছি, তাহলে রাত এবং দিনের পার্থক্যটা যদি ওই জায়গায় এরকম হয় সকালেও ওই যে অনেকটা কিন্তু ব্যাপারটা একটু পরিপূরক মতন হচ্ছে, আপনার এটা যদি খেয়াল করেন মানে আপনার সোজা কথা বলেন, সেটা হচ্ছে যে এই যে সূর্য যখন ডুবে যাচ্ছে তখন ইফতার বৈধ হচ্ছে, এরকমভাবেই সূর্য ওঠার আগ পর্যন্ত সরি বৈধ হওয়া, সূর্য ওঠার আগ পর্যন্ত সরি বৈধ হওয়া, এটা হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ এই সবই হলো আপনার মনে করেন একটা কিয়াস, কিন্তু পূর্বে যাকসো নাস উল্লেখ করলাম স্পষ্ট স্পষ্ট নাস, ফজর নামাজ তখন পড়েছেন যখন সাউরি খাওয়া হারাম হয়, এরপর ফজর আছে এবার ফজরের নামাজ তো খুঁজ খুঁজ ওঠার আগে, ফজরের নামাজ তো ওই সময় যেটা সাউরির সময়ের কথা বলা হয়েছে এটা তো দেমত নেই, এবার ফজরের নামাজের সঙ্গে সাউরিকে মিলানোর ব্যাপারে রাসূলুল্লাহ থেকে স্পষ্ট স্পষ্ট আদেশ রয়েছে এবং অন্যান্য সাহাবার কেরামের মতামত উলামায়ে কেরামের যোগ্য মত, সেই হিসেবে এই যে কি আসটা আর কি যেটা আমরা বলছি এটা এখন থাকে না। ফজরের নামাজ যখন শুরু হচ্ছে তখন সেরকম হারাম হচ্ছে, যখন ফজরের নামাজ পড়া বৈধ হচ্ছে তখন সেউরি খাওয়া কি হচ্ছে? হারাম হচ্ছে। হ্যাঁ, সেটা তো কেকের মেলছে, কিন্তু এটা হচ্ছে দুইয়ের এক। একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কথা, যতক্ষণ না সাদা হয়ে যায়, সাদা হয় এর যে উমুম এখান থেকে গ্রহণ করেছেন, আরেকটা হচ্ছে এই যে ওদিকে যত ডুবা এদিক সে তো ওঠায়, এরম একটা বিষয়। এবং রাসূল সাল্লাম থেকে কওলি ভাবে স্পষ্ট পক্ষে কোনো ইয়ে নেই, কৌলিভাবে, কিন্তু কৌলিভাবে ওটা আছে যে ফজরের সময়ের সাথে ইয়ে হয়ে যায়, শেষ হয়ে যায়। এবং যেটা যেগুলো আমি বললাম যে ওই যে আকাশে আকাশে হচ্ছে ইয়ে হওয়া, ফিল উফুক, দিগন্তে সাদা হওয়া, ইয়েতে না হচ্ছে মাটিতে না। যাই হোক, আসছি তো, এইগুলো এইগুলো বর্ণনা রয়েছে আর কি। তো হচ্ছে এরপরে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফজরে আজান হওয়ার পরেও খাওয়ার ব্যাপারে একটা হাদিস রয়েছে, কিন্তু তা সহি না। তো রাসূলুল্লাহ থেকে সরাসরি মানে এই যে মতটা বলছে এর পক্ষে কোনো মানে বর্ণনা নেই, রাসূলুল্লাহ থেকে সরাসরি। যাই হোক, ইমাম ইসহাক বলছেন অবিল কাউলিল আউয়াল আকুল, প্রথম মতটাই আমি গ্রহণ করব। লাকিন লা তাআনু আলা মান তাআওয়ালার রুখসাতা, কিন্তু যে দ্বিতীয় মতটা গ্রহণ করছে আমি তাকে দোষ দেব না। কাল কাউলি সানি ওয়ালা আর আলাইহি আল কদা ওয়ালা কাফার, আমি বলবো না যে তার কাদা করতে হবে, কাফার দিতে হবে। মানে যেহেতু বেশি সাবাকের মত আছে, এগুলো তো এটাকে পুরো বাতিল বলার মতো ইয়ে পাচ্ছে না, কিন্তু মানার মানে মানতে হবে কোনটা, এটা বলছে যে হচ্ছে উপরেরটা, মানে যুক্তি প্রমাণের দিক থেকে আর কি। যার কিন্তু স্বাভাবিক রকমের অনেক মতামত থাকার কারণে যদি কেউ এটা গ্রহণ করে তাহলে তাকে হচ্ছে তার যে কাদাই করতে হবে বা রোজা রাখেই নি, এই পর্দায় যাবে না। কিন্তু এখানে মত কিন্তু আপনার হচ্ছে আগেরটাই হচ্ছে আপনার হলো সঠিক গ্রহণ করতে হবে। আম্মা ইখতিয়ারুল কওল আউয়াল, প্রথম মতটা গ্রহণ করার কারণ হলো ফালি আন্নাহু আসরিহ আল মুহকাম, যেহেতু তা শরীয়তের স্পষ্ট মানে বক্তব্য, শরীয়তের স্পষ্ট বক্তব্য আর কি। আল মুহকাম ফিল আহাদিস আন্নাল ফজর সানি আহওয়াল বায়াদ আল মুস্তাতির ফিল উফুক ইউহারিমু ত্বাআম আলা সাইয়্যিব, যে উফুকে দিগন্তে সাদা রেখা প্রকাশিত হওয়ার মাধ্যমেই, যেটাকে কিনা ফজরের সানি বলা হয়, এই মাধ্যমেই যে হচ্ছে রোজা খাওয়া হারাম হয়ে যাবে, এই বিষয়ে স্পষ্ট বক্তব্য রাসূলুল্লাহ থেকে স্পষ্ট বক্তব্য রয়েছে, সেই হাদিস রয়েছে, বক্তব্য রয়েছে। ওয়া ইয়াহিল্লু সালা, এবং সেই সময়ই ফজরের নামাজ হচ্ছে কী হয়, নামাজের সঙ্গে সম্পর্ক করেও কী আছে বর্ণনা রয়েছে। হ্যাঁ, ওয়ালি ইত্তিফাক ইন্নাস ফিমা বাদু আলাল আমালি বিল আউয়াল, আর পরবর্তীতে আর কোনো মত নেই, ওইটা সাহাবায়ে কেরাম যুগে যা হওয়ার হয়ে গেছে, পরবর্তীতে চার মাঝাবে বা অন্যান্য যে পরবর্তীতে সবাই একমত হয়ে গিয়েছে যে হচ্ছে ওইটাই, মানে এটাও একটা বিষয় যে যখন কোনো মত পরিত্যক্ত হয়ে যায়, পূর্বের মত পরিত্যক্ত হয়ে যায়, পরে যখন সবাই একমত হয়ে যায়, বলতে গেলে এটাকে বলে যে পরবর্তী ইজমা, তখনও আগের মতটা হচ্ছে ফলো করার সুযোগ থাকে না আর, কারণ আলেমরা পরবর্তী যুগে এসে সবাই একমত হয়ে গিয়েছে এই এর উপরে আমল করার ব্যাপারে, পরবর্তীতে আর ই পাওয়া যায়নি, মানে বিষয় হচ্ছে ইখতিয়ার যে এটাকে কেউ বাছাই করেছে এরকম আর হচ্ছে পাওয়া যায়নি। ঠিক আছে, আলাল আমালি বিল আউয়াল ওয়া তারকি সানি, এবং দ্বিতীয় মতটা তারা পরিত্যাগ করেছে। হ্যাঁ, হাত্তা ইদ্দা বাদুহুম নাসখাহু, কেউ কেউ এটা মানসুখ হয়েছে বলেও দাবি করেছে। কলাহু তাহাবি, এটা ইমাম তাহাবি বলেছেন, ওয়াইয়াদাহু ইবনু হাজার, ইবনু হাজার এটাকে সমর্থন করেছেন। লিজা ফায়াম্বাগি, এই কারণে এই বিষয়ে সঠিক কথা হলো আয়াতামাসাকা বিল আমরিল মুজমা আলাইহি, যেটা সবাই যার উপরে সবাই আছে এর উপরে থাকা, মানে যেটা সবাই একমত হয়েছে এটাকে গ্রহণ করা। ওয়া তারকিল মুশকিল আল মুতাশাবে, এই বিষয়ে অস্পষ্ট এবং সমস্যা মানে যেটা একটা শোভা সৃষ্টি করছে, কোনো ইলম দিচ্ছে না একটা শোভা সৃষ্টি করছে, তারাও ক্লিয়ারলি কথা বলেনি যে সূর্য ওঠার আগ পর্যন্ত খাওয়া দাওয়া, ওটা বলেনি। তাহলে আর তাহলে সীমাটা কি, ছোট তো সীমা থাকবে সব কিছুর, তারা খাচ্ছে, কেউ হয়তো ফজরের নামাজের পর পর্যন্ত খাচ্ছে, কেউ কাছে, কিন্তু তাহলে তারা যে মানে ফজরে সানি একটা সীমা, কিন্তু পরবর্তীতে তারা কোনো সীমা বলছে না, মানে একটা অস্পষ্ট হয়ে যায় তাদের। এই যে বললাম না ইবনে আব্বাসের মাথা খাতে যেটা বললাম আর কি, যেখানে ওইটা মানতে গেলে এবার সমস্যা সৃষ্টি হয়ে যাচ্ছে, অথচ একটা ক্লিয়ার একটা বিষয় রয়েছে। তো এই কারণে ওই বিষয়ে একজন থেকে অবর্ণিত আছে, কিন্তু তাদের একটা সীমা উল্লেখ করবে, কোনো একটা পরিসীমা উল্লেখ কোনো উল্লেখ নেই, এবং সে বিষয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ রসুল থেকেও সরাসরি কোনো কোনো ইয়ে নেই, সাপোর্ট নেই। মানে সাপোর্ট হচ্ছে আপনার কিসের উপরে, যে ওই যেটা আমরা করছি আর কি, যেটা সমস্ত, এবং এই সেই যুগ থেকেই মানে মানে ও আলাইহি, হ্যাঁ মানে হ্যাঁ উলামাউল আমসার, মানে মুসলিম বিভিন্ন মুসলিমদের ভূখণ্ডে আমলের উপরে উপরে, ঠিক আছে। এই কারণে এইটা হচ্ছে মুহকাম স্পষ্ট মোতাবার গ্রহণযোগ্য একটা হচ্ছে বিষয়, আর এইগুলো হচ্ছে আপনার বর্ণিত আছে সাহাবে কিরাম থেকে, উলামা কিরাম একটা আমানত, তারা পছন্দ না হলে মুছে ফেলে, এরকম না, এটার প্রমাণ তারা রেখে দিয়েছে, রেখে দিয়েছে। কিন্তু এগুলো হচ্ছে মুশকিল, মানে এটা আমাদের বোধ মানে বুঝে আসছে না, মানে আমাদের বোধগম্য হচ্ছে না, অন্যান্য আয়াত এর সঙ্গে মিলছে না, অন্যান্য যে সমস্ত মানে দলিল প্রমাণ আছে তার সঙ্গে মিলছে না, ক্লিয়ার দলিল প্রমাণ ফজর নামাজের সঙ্গে সম্পর্ক করার ব্যাপারে ক্লিয়ার। তাহলে মানে উলামায়ে কেরামের বেশিরভাগ অংশের মত এই অন্যান্য দলিল প্রমাণের সঙ্গে স্পষ্ট হচ্ছে হলো সম্পর্ক, এসব কারণে এই মতটা এখন আসাটা মানে ঠিক হবে না, এই মতটাই গ্রহণ করাটা উচিত হবে না। তবে যদি কেউ বাড়াবাড়ি করে এবং এতে থাকে, হ্যাঁ তাকে ইতা ইসাক বলছেন যে তাকে অবশ্যই স্পষ্ট সে রোজা রাখছে না, এরকম বলা যাবে না, কারণ সে একটা মত মতের উপরে আছে, হ্যাঁ যে রোজা সে রাখছে না, বা সে যে হচ্ছে মানে এই কারণে যদি কেউ এই মতের উপরে পূর্বে রোজা রেখে থাকে তার কাজ করা লাগবে না, ইস্তেহাদের উপরে যদি কেউ এটা রেখে থাকে যে মনে করে কাজ করা লাগবে না, বোঝা গেল জিনিসটা, আশা করি জিনিসটা বোঝা গিয়েছে। আচ্ছা আম্মাল ইজার ফি হাক্কি মান তাওয়ালা জালিক, যে এটা গ্রহণ করে তাকে ওজর দেওয়ার ব্যাপারটা হলো এই কারণে, ফালি সুবুতি জালিকা আন জামাতে মানে সাহাবা আল্লাহ আলম, যেহেতু এটা বিভিন্ন সাহাবা থেকে বর্ণিত আছে, এই কারণে এটার ওজর থাকবে, যদি কেউ নেয় কিন্তু নেওয়াটা উচিত না, মানে নেওয়াটা তরিকা সঠিক না, কারণ এটা হচ্ছে সঠিকভাবে উসুল অনুযায়ী বিচার বিশ্লেষণ করলে পারে, কারণ ওদিকে আছে স্পষ্ট দলিল, উসুলের বক্তব্য, এদিকে আমি একটা সাহাবা থেকে একটা মন্তব্য নিয়ে আসলাম, এসে পুরো জিনিসটাকে মানে ঘোলা পানিতে মাছ খাওয়ার যেটা চেষ্টা বলা যায় আর কি, ঠিক আছে। তো এখানে ওখানে রসুল ক্লিয়ার ফজর নামাজের সঙ্গে যুক্ত করছেন, যে যখন ফজর নামাজ পড়া বৈধ হয় তখন শরীর খাওয়া হারাম হয়ে যায়, ক্লিয়ার। রসুল সাল্লাম বলছেন যে আকাশের দিগন্তে প্রকাশিত হলে পরে হয়ে যায়, ওর সঙ্গে এটাই নিয়ম, এই জন্যই বলছে যে একটা তাদের দিকে রিসন কেন বলা হবে, এ জায়গায় গিয়ে ভুলে হবে, কারণ এখানে আমি আমি তাহলে কয়েকটা ইয়ে মানে মর্তবা আমি ইয়ে করছি না, রসুলের বক্তব্য বাদ দিয়ে সাহাবের বক্তব্য থেকে এনেছি, স্পষ্ট বক্তব্য বাদ দিয়ে অস্পষ্ট বক্তব্য দিকে আসছি, আমার ইবাদত সংক্রান্ত ব্যাপারে ব্যাপারে সতর্কতার পরিবর্তে আমি গড়তে পা দিচ্ছি, এই যে নানা দিক থেকে আমি হচ্ছে এই জন্য এই এই মতটা গ্রহণ করলে পারে, কী হচ্ছে তার নানা দিক থেকে এটা অবশ্য আছে। আল্লাহ ভালো জানেন। তৃতীয় মশালা, দ্বিতীয় গেল না, জানা সত্ত্বেও এই প্রশ্নটা হচ্ছে রাসূলুল্লাহ হাদিস সাহাবাকে সরকার তো পৌঁছাতো না, পৌঁছায়নি, জানা সত্ত্বেও দিয়েছেন এটা বলা আমার পক্ষে সম্ভব না, আবার তারা যারা দিয়েছে তারা কেউই জানতো না হাদিসগুলো, সেটাও আমি বলতে পারবো না, জানলে পরে অনেক ব্যাখ্যা করতে পারে তারা কী কারণে বলেছে সেটা আমাদের কাছে বিষয় না। যেখানে তরিকা হলো কিছু লোকের কিছু লোকের তরিকা হচ্ছে শরীয়তের মধ্যে বাহার দানা ঢোকানোর চেষ্টা করা, মানে কোনে কি করা যায়, আর আমরা যে সমস্ত বিষয়ে উলামায়ে কিরাম মানে জমহুরের মত যেটা পরিত্যাগ করে অন্য মত যেটা নিচ্ছি সেটা হচ্ছে চুক্তি প্রমাণের দিক থেকে সেই জিনিসটা হচ্ছে অধিক শক্ত, অধিক ইত দাঁড়াচ্ছে, আর এখানে অধিক দাঁড়াচ্ছে কোনটা, রসুলের বক্তব্য স্পষ্ট, রসুলের ক্লিয়ার কথা, আর সেখানে হচ্ছে উলামায়ে কিরামের হচ্ছে মানে বিরাট সংখ্যক হচ্ছে সবাই পরবর্তী যুগে সবাই কোনো মতই নেই আর ওই বিষয়ে, ওর উপর আর কোনো হচ্ছে আমল নেই, এরকম বিষয়ে কিন্তু এটা তরিকা বলে, এটাই এগুলো শিখতে হবে যে উসুল, যখন উলামায়ে কিরামের বক্তব্য আমরা পড়বো তখন বাসায় করা উসুল না থাকলে পারে মানুষ যা খুশি তাই বলবে, মানে সে সুযোগ পাবে, ইচ্ছা করলে পারে, দেখছেন রোজাকে ফজরের পর পর্যন্ত হচ্ছে এটাকে টেনে দেওয়া যায়, কিন্তু এগুলো হচ্ছে তরিকা জানা থাকতে হবে। যে তার এখানে আমি সাহাবার ভক্ত মানে বাড়াবাড়ি করছি, রসুল ভক্ত ক্লিয়ার রয়েছে, রসুল থেকে ক্লিয়ারলি এরকম বর্ণনা নেই যে ফজরের পর পর্যন্ত যেটা আসছে, ক্লিয়ারলি এরকম বর্ণনা নেই রসুল থেকে। এখানে একটা জিনিস ব্যতিক্রম কিছু করতে হলে তো সেখানে আমার শক্ত ভিত দরকার, আমার ভীতি নড়বড়ে আর সেটা নিয়ে আমি আমার ইয়ে করে বেড়াবো, এটাই হচ্ছে মানে অনেকটা ফেতনা যারা সৃষ্টি করতে চায়। আর যেখানে যদি আমি তাদের কিছু বলতেই চাই এমন ভিত্তিতে পড়ে দাঁড়িয়ে বলবো যে আমার কোনো সমাজ কিছু বলতে পারবে না, সেটা হচ্ছে একটা হচ্ছে তরিকা। তারপরেও ওই সমস্ত মতগুলোর উপর এখনো এখনো পর্যন্ত মানে রায় আছে, আর এগুলো হচ্ছে আর পর্বতের রায়ই নেই, আর এগুলো পরিত্যক্ত হয়ে গেছে। মানে কিছু কিছু বিষয় আছে যেগুলোর, যেমন মুতাবি সম্পর্কে অনেক সাহাবার মত আছে যে কোনো মহিলাকে একদিন দুই ঘন্টা এরকম এর জন্য বিয়ে করা, অনেকটা সেই আপনার শিয়া কেন আপনার হোটেলে নিয়ে গিয়ে তারা ঘন্টা দুয়েক থাকে না, এক রাত থাকে, কন্ট্রাক্ট করে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আল আমরুল মুজমা আলাইহি, যে স্পষ্ট বিষয়ের বিরোধী এগুলো সবাই কেন মন্তব্য। এই জন্য এইগুলোকে হচ্ছে মানে আমল করতে যাবে কারা, যারা তাদের ভিতরে অন্তরের মধ্যে তাদের ইয়ে আছে, লক্ষ লক্ষ সাহাবা তাদের মধ্যে কিছু ব্যতিক্রম থাকতেই পারে, সেটা মূল শরীয়তের যে মৌলিক যে হচ্ছে মূল্য তার আলোকে চিহ্নিত করে ফেলতে হবে। সাহাবায়ে কেরামের কথা এমনিতে অবশ্যই দলিল, কিন্তু দেখা যায় সেটা হচ্ছে মানে যখন ইসলামের শরীয়তের মূল বক্তব্যের সঙ্গে যখন খুঁটির সঙ্গে তাল খাবে তখন তার গ্রহণ করা যাবে না। কত বোঝা গেছে জিনিসটা, এইগুলো খেলে গেলে এগুলো ক্লিয়ার থাকতে হবে, কারণ উলামা কেরামের বক্তব্য পড়তে হলে জানতে হলে তার ভিতরে মগজটা ফ্রেশ হতে হবে, কারণ উলামা কেরাম সব জানতো তারা সব বলবে তো, আর আমি তো আমরা তো অল্প কিছু জানি, আমরা শুধু আমিন জোরে আসতে নিয়ে আমাদের মাথা ধ্যান হয়ে যায় যে ও জোরে আসতে দুরকম এরকম যে 14 রকম আছে, 14 রকম যদি বলা হয় তাহলে দেখা যায় মাথা পুরা শেষ। তো এরকম এই সাউরের বিষয়টা নিয়ে পর্যন্ত এরকম অনেক বিষয় আমরা তাহলে পালাম কি এখানে, আমরা পালাম যে শুভে সাদিক যেটা সেটাই জমহুরের মত, এটাই সঠিক, এর বাদ বাকি যেগুলো আছে সেগুলো মুশকিল মুতাশাবে, সেগুলো অস্পষ্ট এবং সেগুলো জটিল, সেগুলোর মধ্যে যাওয়া যাবে না, সেগুলোর মধ্যে আমাদের কাছে ঢোকা যাবে না। অবশ্যই ক্লিয়ার কথা যে শুভে সাদিকই হচ্ছে রোজার হচ্ছে ইয়ে মানে সীমা, এর বাইরে গেলে মৌলিকভাবে কাজা করতে হবে, মানে এটাই হচ্ছে রায়, ইচ্ছাকৃত হবে। রসুল সাল্লামের হাদিস যে তোমরা বিলাল আদান দেওয়া পর্যন্ত খেও না, মাত্র আগাম দিলে খাও, কারণ সে আদান দেয় তুলুল ফাজর। আরও কত এরকম কত স্পষ্ট স্পষ্ট হাজির রয়েছে, সেগুলোকে ওভারটেক করে এদেরতে যাওয়ার চেষ্টা করে কারা, যারা কিছু শোহরাত প্রসিদ্ধি চায় ব্যতিক্রম কিছু। এরকম আর কি তাহলে বোঝা গেল জিনিসটা, তাহলে এখানে দুটো মত রয়েছে, ছিল এখন রয়েছে বললে বলা হবে, এখন আর নেই, এখন কোনো ইয়ের মানে এটা মত না আলেমদের মধ্যে বা ইয়েদের মধ্যে চার মাঝহাবের মধ্যে কেউ। যেমন আগের মতটা আমরা কি বললাম, চার মাঝহাবের মধ্যে আছে, তারপরও হাফি মাঝহাবে একটা মত রয়েছে, তাহলে চলছে, তাহলে ওই বিষয়ের দিমাগটা কি আছে, চলছে, কিন্তু এই বিষয়ের দিমাগ শেষ হয়ে গিয়েছে, এই বিষয়ে দিমাগটা নেই, এও একটা ব্যাপার আছে মানে ইয়ের মধ্যে, কারণ ও বিষয়ে আলেমদের পরবর্তী যুগের আলেমদের মধ্যে তারা এখন কারণ আর কোনো কি খুঁজে পায়নি, তারা আর কোনো কারণ খুঁজে পায়নি, সেই উপরে টিকে থাকার ব্যাপারে কোনো কারণ খুঁজে পায়নি। তাহলে এই হচ্ছে ইয়ে। আচ্ছা, এখানে আমি দেখছি তৃতীয় লেখা রয়েছে, আব্দুল্লাহ হচ্ছে দ্বিতীয়, তার মানে জিনিসটা একটু একবার দেখে আসেন। না, সানিয়া তো, এই যে প্রথমটা হচ্ছে ডুবার সূর্য ডুবে যাওয়ার পর্যন্ত, দ্বিতীয়টা হচ্ছে কখন সাউরের টাইম শেষ হবে, সেটা কি আকাশে ফর্সা হওয়া নাকি বাড়িতে ফর্সা হওয়া। ঠিক আছে, এই নিয়ে দ্বিমত চলছিল, তো আমরা দেখলাম যে আকাশে ফর্সা হওয়াটাই হচ্ছে সঠিক কথা। এবার তৃতীয় মতটা হচ্ছে, তৃতীয় মশালাটা হলো আল মুরাদ বিত তাবায়ুন আল ফিল আয়াতি, এই আয়াতে স্পষ্ট হওয়া বলতে ব্যক্তির নিকট স্পষ্ট হওয়া বোঝানো হয়েছে, মৌলিক স্পষ্ট না, যেটা আলোচনা কিন্তু পূর্বে হয়ে গিয়েছে, আলোচনা পুরা আলোচনাটা কিন্তু আমরা পূর্বে হচ্ছে করে এসেছি। ঠিক আছে, কলা ইবনে রুশদ বলছেন যে ওয়াল্লাযীনা রাআউ আন্নাহুল ফাযুল মুস্তাতির, যারা মনে করেছেন আকাশে দিগন্তে পরিষ্কার হওয়াটাই এখানে উদ্দেশ্য, আহমুল জমহুর এদের এরাই বেশি বেশিরভাগ আলেম, ওয়াল মুতামাদ এবং এরাই গ্রহণযোগ্য, তারাই আবার দ্বিমত করেছে, যারা বলছে ওই ফজর তারাই দ্বিমত করেছে যে এই কখন খাওয়া হারাম হবে, যখন উদিত হয় তখন না যখন জানাজায় তখন, যেটা আমরা আলোচনা কিন্তু সেটা যেটা পূর্বে করেছে আর কি। আচ্ছা, বিদাতুল মুস্তাহিদ অকাদ আসবাকনাল কালামা ফিহি, এ বিষয়ে আমরা পূর্বে কথাবার্তা বলে এসেছি, ফি বাবি মান আকালা জন্নান আন্নাল ফজর লাম ইয়াতলা, যে ব্যক্তি ফজর উদিত হয়নি মনে করে খেয়েছে, এই ব্যক্তি বিধান সম্পর্কে বলতে গিয়ে আমরা কি করেছি, ওয়ারাজ্জাহনাল কওলা বি আন্নাল মুরাদ তাবাইউনাল ফজর ইনদার নাযির ইলাইহি, আমরা বলেছি যে যে দেখছে, যে দেখছে বা ব্যক্তির কাছে স্পষ্ট হওয়াটাই এখানে সঠিক, আমরা এটাও পূর্বে কি বলেছি, হ্যাঁ লা নাফসাত তুলু আল্লাহুল মুওয়াফিক, ওটা উদিত হলেই হবে না বরং স্পষ্ট হতে হবে, এটা আমরা পূর্বে বলেছি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তৌফিক দাতা। এটা গেল এই মাসালা আমরা এখানে ইঙ্গিত করে দিলাম, আর পূর্বে আমার আলোচনা হয়ে গেছে, সুবিধা হলো কিন্তু আমাদের আরও, যেখানে আমরা আল মাসালাতুর রাবিয়া চতুর্থ মাসালা, ইহরুমু ত্বাআম লাহজাতা আত-তাবায়্যুন দুনা তাবাতু, স্পষ্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে খাবার হারাম হয়ে যাবে, কোনো প্রকারের গড়িমসি চলবে না, স্পষ্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে। হ্যাঁ, ওয়াহাদা হুয়াল আসলু ফি হুদুদিল্লাহি আল্লাহ ইউতা আল্লাহ তা আদাহা লিকৌলিহি তিলকা হুদুদুল্লাহি ফলা তা আতাদুহা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোনো সীমারেখা সম্পর্কে এটাই আসল, এটাই মূলনীতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমারেখা আমি জানার পরে তো কি জানার পরে আমি কীভাবে সেটা প্রটেক্ট করি, যে কোনো সীমারেখার ব্যাপার এটাই কি, এটাই হচ্ছে আসল। কওলা ফিল মাজমু আল মাজমুতে বলেন, ইজা তলা আল ফাজরু, যখন ফজর উদিত হয়, অফি ফিহি তুআম, আর তার মুখে খাবার থাকে, ফাল আল ফাজহু ফেলে দিক, ফাইন লাফাজা যদি সে ফেলে দেয়, সাহা সমুহু তার রোজা সহি হবে, ফাইন ইবতালা আহু যদি খেয়ে নাই, আফতারা তার রোজা ভেঙে যাবে, ফালাহু লাফজুন ফিল হাল ফালাউ ফালাউ লাফাজা ফিল হাল ফাসাবাক মিনহু শাইউন ইলা জাওফিহি, যদি সে ফেলে দেয় আর ফেল দিতে গিয়ে বা কোনোভাবে ভেতরে কিছু চলে যায়, মানে সে গেলছে না চলে, মশলাটা আগে হয়ে গেছে কিন্তু ওই কুলি করতে গিয়ে যে পানি ভেতরে চলে যাওয়া মশলা, হ্যাঁ বিগয়ের ইখতিয়ার ইনিচ্ছাকৃতভাবে এটা হলো না বরং অনিচ্ছাকৃতভাবে হয়, ফাওয়া জাহান তাহলে দুটো মত আছে এর আগে আমরা বলেছি, হ্যাঁ আলমাজ ওকাদ সাবাক আন রাজ্জাহনাল ফিহি আদমাল ফিত্রি আয়দান, পূর্বে আমরা এই মশলা আলোচনা করেছি এবং এ বিষয়েও আমরা হচ্ছে তার রোজা ভাঙবে না এই মাত্রায় কী করেছি, আমরা হচ্ছে তার্জি করেছি, তাহলে পরে এই হচ্ছে এই চতুর্থ মাসালার হচ্ছে অবস্থা। ও আলাইহি ফাতাওয়াল উলামা কাফাতান, সমস্ত আলেমদের ফতোয়া এর উপরেই, এটা এর উপরেই কিছু আর খাইতে পারবে না, স্বাভাবিক এটাই হচ্ছে আসল, এটাই আলেমদের মত। ওকাদের সাজ্জা বাদুল মুআসিরিন, বর্তমান যুগের কিছু লোক, এটা বলতে গেলে পরে বলা যায় ইজমার বিরুদ্ধে এটা মানে মত, কিছু কিছু লোক আফতাবি খিলাফি খিলাফি এর বিরুদ্ধে রায় দিয়েছে, মুস্তাদিল্লান বি হাদিসিন রাওয়াহু আহমদ ও গায়রুহু, একটা হাদিস থেকে দলিল দিয়েছে যা ইমাম আহমদ বর্ণনা করেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলা বলেছেন, ইজা সামিয়া আহাতুকুমুন নিদা, যখন কেউ আজান শোনে, ওয়াল ইনা আলা ইয়াদিহি, এবং তার হাতে খাবার রয়েছে, হাতে খাবার আছে, এই অবস্থায় সে আজান শুনছে, ফালা ইয়াদাউহু, সে এটা রাখবে না, রেখে দেবে না, হাত্তা ইয়াকদি হাজাতাহু মিনহু, ততক্ষণ না তার প্রয়োজন পরিমাণ সে হচ্ছে খেয়ে নেয়। কদল আলবানি আলবানি বলছেন, ওয়াফিহি দালিলুন আলা আন্না মান তলা আলাইহিল ফাজরু, এটা দলিল দিচ্ছে যে যার উপরে ফজর উদিত হয়েছে, ওয়া ইনাউ তাম আউ সারা বালা ইয়াদিহি, তার হাতে খাবার পানির পাত্র আছে, আন্নাহু ইয়াজুজু লাহু আল্লাহ ইয়াদাহু, তার জন্য জায়েজ যে সে সেটা রেখে না দিয়ে, হাত্তা ইয়াখুযা হাজাতাহু মিনহু, সে তার পরিমাণ খেতে পারে, ফাহাদিহি সুরাতুন মুস্তাসনাতুন মিনাল আয়া ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা তাবায়্যানা লাকুম, আল্লাহ বলছেন যে ফজর নাম ফজর স্পষ্ট না হওয়া পর্যন্ত খাও পান করো, এই আয়াত থেকে এটা ব্যতিক্রম, মানে খাস মানে যে থালা যদি হাতে থাকে তাহলে কী করবে, খেতে পারবে মানে উদিত হওয়ার পরেও, ঠিক আছে, তামামুল মিন্না নামক গ্রন্থে কথাটা বলেছে আর কি। অবি মিসলিহি আফতা বাদুল উলামা এ সালাফিয়া, আরও কিছু সালাফি আলেম এই বিষয়ে কী করেছে, চিন্তা করতো যে ইফতারের সাথে হাতে থালা থাকা বাড়ি থাকা পারতো ওটা কি, এটা একটা বিশাল একটা চিন্তা করে, মানে থালাটা হাতে আর থাকলে খাইতে পারবো, বাড়ি থাকলে খাইতে পারবো না, এই যে একটা বোঝ, মানে একটা যে মানে একটা উদ্ভট একটা চিন্তা ভাবনা, মানে একটা জিনিস মানে হচ্ছে মানে আগে আগে এটা চিন্তা করতে হবে যে থালা আমার হাতে আছে, থালাটা বাইরে আছে, এর উপর ভিত্তি করে খাওয়া যায় যা না যায় হচ্ছে ঈদ আসছে মানে হলো রায় আসছে, ঠিক আছে। আচ্ছা ওয়াত তাফরিক বি মিসলি হাদা মুখালিফুন লিল উসুল, এরকম ধরনের হচ্ছে পার্থক্য বর্ণনা করাটা উসুল বিরুদ্ধ। লিজা তাআওয়াল আল উলামা আল হাদিস, অনেক আলেম হাদিসটাকে ব্যাখ্যা করেছে এইভাবে, কল আল খত্তাবি, এবং খত্তাবি বলছেন কুল তু হাদা আলা কৌলিহি ইন্না বিলালান ইউয়াজ্জিনু বিলাইলিন ফাকুল ওয়াশরবু হাত্তা ইউয়াজ্জিনা ইবনু উম্মে মাকতুম, হাদিসকে ব্যাখ্যা করতে দেখেন যে বলছে যে এটা হচ্ছে বিলালের আজান, বিলালের আজানের পরেও হচ্ছে কিছু সময় হচ্ছে থাকে, এটা হচ্ছে বিলালের আজান, ঠিক আছে। আচ্ছা আর এটা সেক্ষেত্রে প্রযোজ্য হবে যখন মুয়াজ্জিন, যে মুয়াজ্জিনের আজান শুনিয়ে তার সন্দেহ হয় যে সে কি মানে আসলে কি ঠিক দিয়েছে নাকি বলবে, যেমন মানে মেঘলার দিন, মেঘলার দিন সে দেখতে পাচ্ছে যে মানে ফজর দেখা যাচ্ছে না, খালি মুয়াজ্জিন নিজের মতো আজান দিতেছে, বুঝতে পারছে যে মুয়াজ্জিন না দেখে দিয়েছে, সে বুঝতে পারছে যে মুয়াজ্জিন কি করছে, মুয়াজ্জিন না দেখে দিয়েছে, তো সেই ক্ষেত্রেও এটা উনি বলছেন সেই ক্ষেত্রেও কি হবে এটা প্রযোজ্য হবে আর কি, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে মালিমু সুনান নামক গ্রন্থে উনি উল্লেখ করেছেন। কলাল ভাইকে ভাইকে বলছেন হা যা মানে তবে অন্য রেওয়ায়তে আছে ওয়া কানাল মুয়াজ্জিনু না ইয়াজ্জিনু না ইযা বাজাগাল ফাজর, মুয়াজ্জিনরা ফজর উদিত হওয়ার পরে আজান দিত, এর আবার টেক্সটটা কথা হাদিসের মধ্যে কি আছে উল্লেখ আছে। ইমাম বাইহাকি বলছেন যদি সহি হয় এই হাদিস সব মিলিয়ে ফাহুয়া মাহমুদুন, এটাকে ব্যাখ্যা করতে হবে ইন্দা আওয়ামি আলে আলে ইলম, সমস্ত আলেমদের কাছে এর ব্যাখ্যা হলো এই যে আলা আন্নাহু সাল্লাম কি করেছেন আলিমা আন্নাল মুনাদি কানায়ু নাদি কবলা তুলুইল ফাজর, যে মুয়াজ্জিন হচ্ছে ফজর দিতে হওয়ার আগে আজান দিত, এটা হচ্ছে মানে এখানে ব্যাখ্যা করতে হবে হচ্ছে এইভাবে। ওয়া কৌলুহু কৌলুর রহি ওয়া কান আল মুয়াজ্জিনুন, আর মুয়াজ্জিনরা ফজর দিতে হওয়ার পরে আজান দিত, এই যে কথাটুকু এইটুকু এরকম হতে পারে ইহতামিলু আইয়া কোনা কোনা খবরান মুনকাতি আন, হ্যাঁ মিম্মান দুন আবি আবরার, এটা আবরারের কথা না হতে পারে, এটা পরবর্তীতে কেউ বলছে তাহলে সেটা ওটুকু গ্রহণযোগ্য হবে না, এরকম হতে পারে সোয়ানে কুবরা। আচ্ছা ওয়ালাম তাকুন হাদাতুন ইলা কুল্লি হাদা, এসব কিছু দরকার নেই, যা কিছু ব্যাখ্যা বোঝা করার কোনো প্রয়োজন নেই। ফালাই সাফিল হাদিস মায়া দুল্লু আলা কাউনিহি ফিল আকলি ওয়া শুরবি ইন দা সাহুর, এই হাদিসের কোনো রেওয়ায়েতে এটা সাহুরের সময় খাওয়ার বিষয়ে উল্লেখ নেই, হ্যাঁ ঠিক আছে। আছে মিন আজলিসন বাল হুয়া মুতলাকুন ফি আন্নামান, এটা সাধারণভাবে বলা হয়েছে যে আজান শুনে আর তার হাতে কোনো খাদ্য ইয়ে থাকে সে হচ্ছে থালা না থুয়ে কিছু খেয়ে নিক। ওয়াজাফি বাদের রিওয়ায়াত মুফাসসারান, অন্য রিওয়ায়াত স্পষ্ট বলা হয়েছে ওহো কলহু ইজা কান আহাদুকুম আলা তাআম ফালা ইয়াজিলান্না হাত্তা ইয়াকদি হাদাতাহু মিনহু ওয়াইন উকিমাতিস সালাহ, আশ্চর্য মানে মূল আলোচনা রেখে আলাদা চলে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে ইবনে খুজাইমা এই হাদিস বর্ণনা করেছে, আইন উকি মাত্র ছিল, যদিও সমাজে একমত হয়ে যায়, যদিও নামাজে, হ্যাঁ একমত একমত হয়ে যায়। এতুকলে বর্ণনা হচ্ছে সহিহ বুখারীতে রয়েছে, বলছে যে ইজা ওয়াদা উদিয়া আশা ও আহাদিকুম, যদি কারো রাতের খাবার সামনে চলে আসে, রাতের খাবার, হ্যাঁ, উকিমাতে সলা আর নামাজের একামত হয়ে যায়, ফাবদাউ বিল আশা, তো আগে খাবারটা ডিনার, আগে আগে ডিনারটা খেয়ে নাও, ডিনারের সাথে খেতে হবে, আর ঈশান সবাই ওলা ইয়াজিলান না, সেজন্য তাড়াহুড়া না করে, হাত তাই আফরুক আমিন হোক, খাবার শেষ না করে, এটা হচ্ছে এটা নামাজে যাতে একটু পেট ভরে খিদে না থাকে, নামাজ ধরেন নামাজ ধরেন পাঁচ, হ্যাঁ কারণ বলেছেন নামাজ ধরেন পাঁচ অক্ত, মানুষের খাদ্য খাবার এই জন্য নামাজ দিয়ে আল্লাহ মানুষকে সমস্যায় ফেলেননি, নামাজ দিয়ে, তার মানে পাঁচ অক্ত নামাজ, আর মানুষ হস্তে মানুষ দেখা কখন হয়তো খাবার সামনে চলে আসলো, এমন একটা সময় আসলো, এখন দেরি করলে পারে দুটো জিনিস, যেটা আপনার বলছে একটা হচ্ছে যে খেতে পারে না, এটা হচ্ছে যে ওই খাবার প্রতি মন থাকবে, খাবারটা সামনে ছিল নামাজ পড়তে, এটা ইসলাম হোসেন নামাজটাকে সুন্দর পড়তে পারে, আর হচ্ছে মানুষের উপর তাইসির করা, এই যে বর্ষার সময় নামাজ আসতে মানা করেছে, হাদিস এসেছে যে ভাই আল্লাহ সল্লু ফির রিহা, আল্লাহ বাড়ি পড়ো বাড়ি পড়ো বাড়ি পড়ো, এই যে মানুষের উপর তাইসির করা, যদি নামাজ পড়তো নামাজ, এই নামাজের কারণে যাই হোক, এক কথা এটা নামাজ, এটা নামাজ সম্পর্কে, এখানে তো সাওয়ারির কোনো ইয়ে নেই, কোনো আমি শাওয়াহেদ দিলাম আলবানি কোন হাদিস থেকে দলিল সে দেখলাম, সেখানেও নেই, আমি চিন্তা করছি কি ব্যাপার, আমি আমি পুরো বোকা বোকা মনে গেছি, মানে আমি হাদিসটা দেখতে গিয়ে পুরো বোকা কি ব্যাপার, এখান থেকে নিয়ে দেখছি, তাহলে আলবানির আলবানির ফতোয়া দেওয়া উচিত না, হ্যাঁ আলবানি অত্যন্ত মানে মানে মারাত্মক মারাত্মক ফতোয়া দিয়েছে অনেক অনেক বিষয়ে, তার মধ্যে একটা হচ্ছে যে যদি কেউ হচ্ছে মানে সহবাস না করে, যদি কেউ হচ্ছে বিজুরপাত করে স্ত্রীর সাথে, দেখা যাচ্ছে যে অন্যভাবে ইয়ে করছে করে বিজুরপাত হয়ে যাচ্ছে, তার রোজা ভাঙবে না, হ্যাঁ অত্যন্ত মানে ইয়ে বেদই ফতোয়া আর কি, মানে ফতোয়ার কোনো উসুলে নেই সব ফতোয়ার, কিন্তু হচ্ছে দিয়েছে হাদিস শাস্ত্র সম্পর্কে যথেষ্ট ইয়ে আছে, কিন্তু হচ্ছে এই ফতোয়া সম্পর্কে এই যে হাদিসটা হাদিসটা একটুকু চিন্তা করবে না যে হাদিসটা হচ্ছে এর বাদলটা কি, ঢোকাক বিষয়টা হচ্ছে যে মুতলাকে খেয়ে নিক আজান দিক, এই থেকে সাড়ে চলে আসছে, এই ধরন ধরনের একটা একটা উসুল পাল্টে ফেলছে, অথচ অথচ অন্য দেশে মুফাসসারান রয়েছে, কোরআনে বলছে কোরআনের এইটা বাইরে, কোরআনের আয়াতের বাইরে দিয়েছে যে সেটা এমন একটা হাদিস পেয়ে গিয়ে, কমপক্ষে হাদিসটা হাদিসটা হচ্ছে মুতলাক, কমপক্ষে এটা এগুলো নাও থাকতো, এগুলো নাও থাকতো তাহলে এটা হাদিসটা মুতলাক, যে আজান দেশে তোমার হাতে খাবার আছে তুমি খেয়ে নাও, আমি বুঝতে সাউরি, এটা তো আমার বুঝ, এটা তো হাদিসে বললে করে নেই, যে এটা হচ্ছে সাউরির সময় যাই হোক, ফাতাবাইয়ানা আন্নাল আমরা ফি তাখুরি সলাতি ফি তাখিরি সলাতি ইজা হাজারত্ব, যদি খাবার হাজির হয়ে গেলে নামাজ কিছু কিছু হচ্ছে দেরি করে পড়ার ব্যাপারে, এটা হাত্তা ইয়াফরুগা মিনহু শেষ করা পর্যন্ত, লা আল ইসতিমরারু ফিস সাহরি বাদাল ইলমি বিতুলুল ফাজর, তো মানে এটা ওই সূর্য ওই তো ফজর উদিত হওয়ার জানা সত্ত্বেও খাবার চালিয়ে যাওয়ার সম্পর্কে নাই, ঠিক আছে, অহুয়া জহির বাইজেন আল্লাহু আলাম, এটা খুব স্পষ্ট ব্যাপার, আমি ওটার কোনো সাহরি উল্লেখ করা কোনো ইয়ে পাইনি, মানে পালাম না আর কি, এবং যারা উল্লেখ করছে এবং যারা আলোচনা তারা ওই ওই রেওয়াজে দিচ্ছে, মানে ওইটাই দেখছে যেটা দিয়ে ইয়ে চলছে, যারা ভাই খাদের বসলেন না, ওই যে হাদিসে বসলেন আপনি যে খাবার সামনে চলে আসলে পরে বলা হয়েছে খেয়ে দিয়ে, তারপরে যেহেতু বলছে আমি তাই মনে করেছি, আমিও এই এক কেবল আমি শুনে বসি এই হাদিসটা, তো আমরা অন্য সময় পড়তাম রুসার মাঠ চালাও পাঁচক তো আমাদের হাদিস আল মাসালাতুল খামিসা, একটু নেটে সার দেবা তো, মানে ওই সাহরি উল্লেখ করা কোনো রাত আছে কিনা সার দেবা, দেখবো একটু দেখবো ইউজ করছে ওইটাই, মানে যারা কথা বলছে ওইটাই তো দিচ্ছে, আমি আমি হচ্ছে আমি নিজে খাস করলাম করে পালাম না, তখন করলাম যে আলবাড়ি তো বলেছে এটা আলমানি কোন লাভ থেকে দিয়েছে, তার বলছে আলমানি সব ওই লাভ থেকে দিয়েছে, তাহলে কি বুঝবো, তাহলে তো ওরাই তো ওটাই দিচ্ছে, তার মানে এর থেকে বেশি কিছু থাকলে তা দিতই যে হচ্ছে মানে ওই ইয়ম খত্তাবি ইমাম বাইহাকি দুজন দুটো মত বলেছে এই, আর পরে যেটা বললাম আমি বললাম। আচ্ছা পঞ্চম মাসালা আর কি, কটা বাজলো? পঞ্চম মশালা বলে শেষ করে দেবো, এটি শেষ মশালা, পরে অন্য না পরে আরো আলোচনা আছে আর কি, আর মশলা তো কম এসা। পঞ্চম মশালা ইয়াজিবুল ইফতিয়াতু ওয়াল ইনতিবাহ কদরাল মুস্তাতা লিল হুসুলি আলাল ইলমি বিতুলুল ফজর বি আসরি ওয়াক্তি মুমকিন, যে যত দ্রুত সম্ভব মানে ফজরের নামাজ ফজরের উদিত হয়েছে কি না এটা জানার ব্যাপারে সতর্কতা থাকা এবং মানে ইয়ে থাকা উচিত, মানে আমি যা জানতে পারি। ওয়াহাদা হুয়াল আসলু ফি সাইরিল আহকাম শারঈয়, সব শারঈ হুকুম বিধানে এটাই হচ্ছে আসল। ফাকাদ সাবাকা আন্না আন রাজ্জাহনাল কওলা বি আন্নাল মারআ ফি হাল্লিম মিনাল আকলি ওয়া শুরবি ওয়া গায়রিহি মা লাম ইয়ালাম মালাম ইয়াতাবায়্যান লাহু আন্নাল ফজর কতলা, ফজর দিতে হয়েছে এই বিষয়ে স্পষ্টভাবে জানতে না পারার পর্যন্ত একটা লোক খেতে পারে, আমরা এই মতটা পড়বে দিয়েছি, ঠিক আছে দিয়েছি। ফালা ইয়ানিহা দা, এর অর্থ এই না আন্নাহু ইহতালু, হ্যাঁ ইয়াক্তাউ সুবুল লিকাইলা ইয়াসিলাহুল খাবা, এর অর্থ এই না যে সে কৌশল করে যাতে ক্ষমতা কাজ না আসতে পারে, হ্যাঁ ঠিক আছে, বি তুলুইল ফাজর, হ্যাঁ আউ বি আউ ইয়াতাখারু ফিল উসুল কান ইস্তামিররু ফিল আকল ওয়া শুরব মুগমাদাল আইনাইন, যে সে চোখ বুঝে খাতে থাকবে অথবা মাউথাল ওজন আইন বা কানের মধ্যে মধ্যে তুতুলি বুঝে রাখবে, যাতে করে মজে আসছে এই না আসুক, হ্যাঁ মুগলে মুগাল্লি কান লিল আবুয়া বা নওয়াফিজ দাদা দাদা বন্ধ করে দেবে ও গাড়ি তালিকা এসব না কিছু নাহলে ওয়াসাইল আল্লাতি ইয়াক্তাউ আনহু খাবারু তুলুইল ফাজর, এছাড়া অন্যান্য যে সমস্ত বিষয় তার ফজরের উদিত হওয়ার বিষয়টা তার কাছে পৌঁছাতে বাধা সৃষ্টি করবে, হ্যাঁ ওয়া ইয়াহুলু বাইনাহু ওয়া বাইনাল ইলমি বিতুলুইল ফাজর, এবং ফজর উদিত হয়েছে এটা জানতে তার বাধাগ্রস্ত করবে। ফা ইন ফাআলা হাযা, সে এটা করে ফা ইন্নাহু ইউআদ্দু মুকাসসিরান, তাহলে সে দোষী বলে গণ্য হবে। ওয়া ইয়াত্তাজিহু ওয়াত্তাজিহুল কওলু বি ইফতারিহি ফি হাইনি তাবায়্যুনি খাতাইহি, এক্ষেত্রে যদি তার ভুল হয়েছে বলে প্রমাণিত হয় তাহলে সে রোজা ভাঙে তার রোজা ভেঙে যাবে বলারও যৌতিকতা সৃষ্টি হবে, যৌতিকতা কারণ সে নিজে এখানে মুকাসসির। ওয়াকাদ রুইয়া আন বাদিল সাহাবা মায়াদুল্লু আলা জাওয়াজি মিসলি হাদা, কোনো কোনো সাহাবা থেকে এটা বৈধ হওয়ার ব্যাপারে প্রমাণ পাওয়া যায়। কলাফিল ফাত ফাতুল বাড়িতে বলেন অরুইয়া ওয়ারওয়া ইবনু মানসুর ওয়ারওয়া সাইদ ইবনু মানসুর ও ইবনু আবি সাইবা ওয়া ইবনুল মুনজির মিন তরুকিন আন আবি বকর, বিভিন্ন বর্ণনায় অবগতে বর্ণিত আছে আন্নাহু আমার আবি গল কিল বাব হাত্তা লা ইয়ারাল ফাজর, যে তিনি দরজা বন্ধ করে দিতে বললেন যতক্ষণ যাতে ফজরের ইন দেখা না যায়। ওয়াহাদা মুশকিল, এগুলো হচ্ছে জটিল বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত, উসুল বিরুদ্ধ এই বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত। ফালা ইউ আউ্বাল আলাইহি, এর উপর নির্ভর করা যাবে না। ওলা ওলা ওলা ইতরাকু মিন আজলিহি আল কায়দাতু আল আল আল মুকাররা, এর কারণে সুস্পষ্ট যে মূল্য থেকে পরিত্যাগ করা যাবে না। মিনাল ইহতিয়াত লিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে যে সতর্কতা অবলম্বন করা। ওলা ইউ খালাফু বিহিল জামাআ, এবং এর মাধ্যমে মানে মুসলিম উম্মার যে আলেমদের মতামত খুব ই করা যাবে না, মানে এগুলো হচ্ছে মুতাশাবি, এগুলো অস্পষ্ট, কারণ এখানে যদি এটা যদি করা যায় তাহলে পাড়াতে হিসাবে অনেক অনেক অনেকক্ষণ খাওয়া যাবে, এটা তো এগুলো তো ইয়ে হতে পারে না, মানে হ্যাঁ আমি দেখা আছে অধিক মানে হচ্ছে মানে ঠিক আছে? তো এই জন্য এগুলো এইগুলোর মূল নীতি হচ্ছে এটা, এইগুলো এরকম অনেক কিছু থাকবে আসবে, কারণ অনেক সাহাবাতে থাকতে পারে, তিনি যে কী বুঝে করেছেন সেটা তার ব্যাপার, কিন্তু মৌলিক যে বুঝ আছে ইসলামের তার আলোক হিসাব করলে আর কী হয়। মনে করেন সাপোজ আমরা বলেছি কি, আমরা বলেছি যে হচ্ছে মানে মূর্খ লোকের ছাড় আছে, এই কারণে তারা শেখানো যাচ্ছে না, জিনিসটা কিন্তু এরকম হয়ে যাচ্ছে, বিষয়টা কিন্তু এরকম হয়ে যাচ্ছে, মানে হ্যাঁ এই ধরনের বিষয়গুলো ইয়ে না, মানে তো এর মাধ্যমে আমাদের হলো ইয়ে মানে মাসাইল শেষ হলো। আলহামদুলিল্লাহ। আলে হাজিদের এই